বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয় গোপীজন সমাহূত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্গুরুং ধৈর্যং সদা পরিভবগ্নমভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বিগুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তাজ্য সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগ দৈত্যপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদ পল্লব নখ চন্দমনি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধু সুদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি চারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনিত্যম ভাবানুসারেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসীপুরবতী ভজবীশনাথ বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্ভিঃ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ। পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমার অনেক কিছু আছে এরকম বিচারে যারা গোঁপেতে তা দিচ্ছেন তাদের কোনো সুবিধা হবে না। এই জগতে যা কিছু আছে সমস্তই অস্থায়ী, পার্মানেন্ট কোনো কিছু নয়। আমাদের এই জগতের যা কিছু ব্যবস্থা আমরা করি এই যেমন এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দর বলতে সুখের সঙ্গে জড় সুখ, সুন্দর বলতে জড় ভাষায় আমরা অতীব সুখের সঙ্গে জড় সুখের সঙ্গে জীবনযাপন করব। এই জগতে সমস্ত ব্যবস্থাই অস্থায়ী, পার্মানেন্ট ব্যবস্থা কিছুই নেই, টেম্পোরারি। সেই জন্য অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের স্কন্দপুরাণ উক্ত কিছু মহিমার আলোচনা করা হয়েছিল, তাও সেটা খুব সংক্ষেপে সময়ের অভাবে। জন্মাদস্যয়ত ইত্যাদি শ্লোকের গম্ভীর ব্যাখ্যা অনেক লোক যদি শ্রবণ করেন, বহু লোকের যদি উপকার হয়, তাহলে আমার বড় উল্লাস হয়, আনন্দ হয়। সেই কারণে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে পদ্মপুরাণোক্ত মহিমার কিছু ইন্ট্রোডাকশনই বলা যায়, অল্পের উপরে কিছু আলোচনা করে সকালের অধিবেশনকে সার্থক মণ্ডিত করার ইচ্ছা। বাস্তবিক পক্ষে বিষয় থেকে ছুটি পাওয়া কোনো সোজা কথা নয়, বাস্তবিক পক্ষে বিষয় থেকে ছুটি পাওয়া কোনো সোজা কথা নয়, এটা কোনো গল্প কথা নয়। যে প্রশ্নটা কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণেতে রথস্থিত অর্জুন কৃষ্ণ সখা কৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন, সেখানে গীতার উপদেশ হয়েছিল। এই গীতার উপদেশের ফলে অর্জুনের মধ্যে যে জ্ঞানের সঞ্চারিত হওয়ার কথা ছিল, অপূর্ব দিব্য দর্শন দিব্য জ্ঞান উন্মেষ হওয়ার কথা ছিল। কথা ছিল বললেন কেন? কথা ছিল বললাম এই কারণে, আমি নিজে কোনো বানিয়ে বলি নাই, এটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণেই বলা আছে। তাহলে কি তার মধ্যে তখন সেই জ্ঞানের উন্মেষ হয় নাই? উন্মেষ হয় নাই এ কথা বলা হয় নাই, উন্মেষ হয়তো হয়েছিল কিন্তু পরিপূর্ণরূপে অনুভবটা হয়েছিল পরে। কখন হয়েছিল বলছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ছেড়ে নিত্যধামেতে প্রস্থান করেছিলেন, যেই সময়তে অর্জুন কেঁদে হাসিয়েছিলেন, যে সময়তে অর্জুনের মুখের ভাষা স্তব্ধ হয়ে গেছিল, যে সময়তে অর্জুন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছিলেন, যে সময়তে অর্জুন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর বলেছেন, বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, আমাদের কাছে আমার কাছে যে বন্ধুরূপী হরি ছিল, আমার সঙ্গে নানান রকম হাস্য পরিহাস করেছিল, সখা কুরুনন্দন বিভিন্ন রকম রসিকতা করেছিল, ভজন শয়ন শয্যা পর্যটন বিভিন্ন সময় আমার সঙ্গে রসিকতা করেছিল, আমিও তাকে সমবয়স বলে তার সঙ্গে অনেক ঠাট্টা মজা করেছিলাম, তখন একবারে উপলব্ধি করতে পারিনি অনন্ত অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সেই প্রাণ পুরুষ, সে আমার কাছে সখারূপে আমার সঙ্গে আমার রথে সারথি হয়েছে, আমার সঙ্গে মজা করছে, আমাকে বুদ্ধি দিচ্ছে, তখন এতটা অনুভব করতে পারেন। যখন তিনি চলে গেলেন তখন অর্জুন নিজে বললেন, ভাগবতে আছে এই সব কথাগুলো, আর গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণেতে সেখানে যে অমূল্য উপদেশের অমৃতময় প্রবাহ চলেছিল, সেই প্রবাহ সেই অমৃত উপদেশের যে বাণী স্বরূপ সেইটা বাস্তবরূপে পরিস্ফুটিত হয়েছিল সেই সময়তে। বাণীর যে একটা স্বরূপ আছে, যে উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সমরাঙ্গনে, সেই উপদেশগুলো তিনি শুনেছিলেন, তার কিছু কিছু উপলব্ধি করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশের যে বাণীগুলো উপদেশ বাণীগুলো সেই বাণী একটা স্বরূপ ধারণ করে অর্জুনের সামনে উপস্থিত হয়েছিল, অর্থাৎ অর্জুন সেই বাণী স্বরূপটাকে লক্ষ্য করেছিলেন। অর্জুন সেই গীতার উপদেশের বাণীর যে স্বরূপ সেটাকে সেই দিন লক্ষ্য করেছিলেন, হারে হারে উপলব্ধি করেছিলেন, যখন তার সখা কৃষ্ণ নিত্যধামে প্রস্থান করেছিলেন। একথা অবিশ্বাসের কোনো কারণ নাই। আপনার জড়জগতের আপনারা জড়জগতের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে যদি একটু বিচার করেন দেখবেন আপনাদের জীবনেও কাউকার জীবনে অনেকেই অনেক উপদেশ শ্রবণ করেছেন, অনেক সাধু বলেছেন আমার কাছে এসে ওখানে যেও না ওটা অসৎসঙ্গ, কিন্তু সময় না হলে কিছুই হয় না, সমস্ত কথাগুলো তারা বলেছেন কিন্তু আমার কানে প্রবিষ্ট হয়নি। আমি তাকে সম্মানের অভিনয় করেছি সম্মান দেখাবার, বাস্তবিক পক্ষে আমি তাকে সম্মান দেখাতে পারি নাই। বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের সম্মান মানে হল তাদের অমৃতময় বাণীগুলো নিজের জীবনে আচরণ করা, তাদের কথাগুলো পালন করা, এইটি হলো সবচেয়ে বড় বিষয়। দেখা গেছে অনেক ব্যক্তি অনেক উপদেশ শুনেছেন সাধুর মুখে, সাধু দর্শন করতে গেছেন কিন্তু কার্যকরী ভূমিকায় উন্নীত হতে পারেন না, কার্যকরী ভূমিকা আসে না। একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি, কলকাতায় গড়িয়াহাটে এক বিশাল চশমার দোকান, বিশাল, তিনি বহু বহু লক্ষ টাকার মালিক, সুশীল ব্যক্তি, বিনম্র ভাব আছে। তিনি ছিল গুরুপাদ পদ্মকে দর্শন করতে যেতেন, কলকাতায় সতীশ মুখার্জি রোডে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের যে প্রকোষ্ঠ আছে তিনতলায়, সেই প্রকোষ্ঠে তিনি বিরাজমান ছিলেন। অনেক ব্যক্তি সেই মহাপুরুষকে দর্শন করতে আসতেন, কিন্তু দর্শন করতে আসলেও তারা সেই মহাপুরুষের থেকে বিস্তৃতভাবে কৃপা নিতে পারেন না। তিনি তাদেরকে প্রসাদও দিতেন, তিনি তাদেরকে কিছু উপদেশও দিতেন। অনেক পোর্ট ট্রাস্টের অফিসার সেইখানে কাজ সেরে যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে তার সঙ্গে দেখা করে যেতেন প্রায় রোজই। তিনি প্রসাদও দিতেন, কিছু উপদেশও দিতেন, যেখানে সাধুর দর্শন মাত্রই লোকে কৃতকৃতার্থ হয়। বাণী তো অনেক বড় কথা, কিন্তু দর্শনটা আমাদের সেভাবে হয় না, জড়চক্ষে দর্শন হয় না। আমি কালকেও আলোচনা করেছি, কোনো বস্তুকে, অপ্রাকৃত জগতের কোনো বস্তুকে দর্শন করতে গেলে প্রথমে তার বাণী স্বরূপটাকে দর্শন অনুভব করতে হয়, বাণীটাকে শুনতে হয়। সেই বাণী শ্রবণের মাধ্যমে সেই ব্যক্তি, সেই বৈষ্ণব, সেই গুরু, সেই ধাম, সেই নাম, সেই সকলের প্রতি, বৃন্দাদেবীর প্রতি, আমার কেন শ্রদ্ধা হবে, কি কারণ? এটা তো গাছ, আমি মূর্খ, আমি জানি না, কিন্তু শাস্ত্রমুখে, সাধুশাস্ত্রমুখে আমি একথা পুনঃপুনঃ শ্রবণ করেছি যে এটা গাছ নয়, বৃক্ষরূপে ইনি এসছেন গোলক বৃন্দাবন থেকে, বৃন্দাদেবী। ওটা দিয়ে যে কালো মতো একটা পাথর, ওটা পাথর নয়, ওটা শালগ্রাম। ওটা ভগবান পুরাণে কথা আছে, তিনি শালগ্রাম রূপে গণ্ডকী নদীতে আবির্ভাব হবেন। এই সমস্ত কথাগুলো আমাকে কে জানিয়ে দিল বলে, এই সমস্ত কথাগুলো আমাকে সাধু শাস্ত্র জানিয়ে দিল। সাধুগণ শাস্ত্রের যে সমস্ত বচন, তারা নিজের জীবনে আচরণ করে সব কথা আমায় প্রমাণ করে দিলেন। তারপরে আমার যদি সেই বৃন্দাদেবীর প্রতি, সেই গুরু বৈষ্ণবের প্রতি, ধাম নামের প্রতি শ্রদ্ধা হয়ে গেল, তাহলে ভালো কথা। আর তা যদি না হলো, তাহলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে দর্শন করেও লাভ হলো। সেই জন্য সাধু দর্শন করতে গেলেও সাধুর মহিমা সম্বন্ধে ওয়াকিবহল হতে হয় আমাদের। অপ্রাকৃত জগতের বস্তু সম্বন্ধে যখন বলা আছে, অপ্রাকৃত বস্তু কহু প্রাকৃত গোচর নয়, সেখানে যদিও শাস্ত্র বলা আছে সাধু দর্শন কখনোই বৃথা হয় না, যদিও সম্যক দর্শন হলো না, আমরা সাধুর কাছে গিয়ে যারা জানি এই সব বিষয়ে, তারা কায় মনোবাক্যে দণ্ডবোধ করার চেষ্টা করি। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবন বৈষ্ণবভ্য নমন বলে দণ্ডবোধ করি। কিন্তু এই দণ্ডবোধ, হলো বাচিক দণ্ডবোধ, আবার সাষ্টাঙ্গে পড়ে গিয়ে, সড় অঙ্গের দ্বারা দণ্ডবোধ করছি, মুখে বলছি বাঞ্ছা কল্পতরু, মুখে উচ্চারণ করলাম, তাহলে কায় এবং বাক্যের দ্বারা দণ্ডবোধ হলো। কিন্তু একটা জায়গায় ডিফেক্ট রয়ে গেল, একটা জায়গায় অভাব রয়ে গেল, সেটা হচ্ছে মনের দ্বারা আমি দণ্ডবোধ করলাম না, খালি বাক্যের দ্বারা করলাম আর দেহের দ্বারা করলাম, মনটাকে আমার কাছেই রেখে দিলাম। মনটাকে আমি রেখে দেবো, এটা আমার মন, মনটাকে গুরু বৈষ্ণবের চরণে না দিলে পরে কখনোই শুদ্ধি লাভ করে না বুদ্ধি। মনটাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে না দিতে পারলে কখনোই মনের শুদ্ধতা কখনোই সম্ভব নয়। কোটি জন্ম যদি ভজন করো তথাপি পারবে না, এইসব কথা ভাগবতের বিভিন্ন স্থান থেকে আমি অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব। প্রহ্লাদ মহারাজ কী বলেছেন, অন্য অন্য জায়গায় কী কী কথা আছে, চৈতন্য চৈতন্যতে কী আছে, সমস্ত কথা প্র্যাকটিক্যাল অনুভূতির সঙ্গে আমি আপনাদের সঙ্গে সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। চাই খালি আপনাদের আশীর্বাদ। এখানে বলা হয়েছে যে যতক্ষণ মনকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত শুদ্ধি সম্ভব নয়। আমি গীতার কথা উত্থাপন করেছি, গীতা থেকে উপমান দেব, তারপর ভাগবতের মহিমা করে আজকের সকালের অধিবেশনকে সার্থক মণ্ডিত করব। যেমন ভগবানের পূজার পুরানো পুরানো ফুলগুলো, পুরানো জলগুলো যা কিছু ভগবানের সেবায় লেগেছিল সেগুলোকে যেখানে সেখানে না ফেলে আপনি একটা কলসিতে ভরে রাখছেন, সমস্ত এগুলো সেই পুরানো ফুলগুলো, এক সপ্তাহের পুরানো ফুল মালা এবং ভগবানের অর্চনের যে জলগুলো সেগুলো রাস্তায় না ফেলে দিয়ে আপনি জড়ো করে রাখছেন কলসিতে, সেইগুলোকে নিয়ে চলে গেলেন সপ্তাহের শেষে। সবসময় সময় হয় না, কেউ কেউ একাদশীর দিনেতে যায়, কেউ কেউ দ্বাদশীর দিনেতে যায়, কেউ কেউ আবার রোজই যান। সেখানে গিয়ে স্নান করে কলসিটার মধ্যে যে সমস্ত পুরানো ফুল পাতা এবং জল রয়েছে সেগুলোকে নদীতে ফেলে দেওয়ার জন্য কলসিটাকে আগে উপুর করতে হয়, কলসিটাকে উপুর করে দিতে হয়। কলসিটাকে উপুর করার ফলেতে কী হয়, কলসি থেকে সমস্ত পুরানো যা কিছু ফুল মালা তুলসী জল সেগুলো সব গঙ্গা নদীর প্রবাহে বা যে নদীতে আপনি যান সেই প্রবাহেতে আপনার পড়ে গেল। কলসির মুখটাকে উপুর করতে হবে। সেটা করার পর আপনি মাটি দিয়ে সেখানকার জল দিয়ে মাটি দিয়ে কলসির অন্তঃকরণটাকে পরিষ্কার করলেন, মাঞ্জন করলেন, যেটা গুঞ্জিটা মাঞ্জনের কথা আমি উত্থাপন করব চলে যাওয়ার আগে বোধহয় সুযোগ হবে। সেইখানেতে দেখবেন এই পরিষ্কার করার পর কলসিটাকে যদি আমি সেরকম খাড়া করে রাখি হবে না, খাড়া করে না রেখে জল কলসিটাকে এরকম মাটির জলের মধ্যে ডোবাতে হবে, ডুবিয়ে তারপর ভেতরে শুদ্ধ জলগুলো ভরবে, তারপর কলসির মাথাটাকে সোজা করে নেব, তারপর কলসিটাকে নিয়ে আমি ফিরব। তাহলে কলসিটার মধ্যে যে পুরনো দূষিত যা যা কিছু ছিল সেগুলোকে আপনি আগে উল্টো করে দিলেন, সেখানে পুরনো যা কিছু প্রয়োজনীয় নয় সেগুলো বেরিয়ে গেল, তারপর সেটাকে সোজা করে জলের মধ্যে ডুবিয়ে তারপর সোজা করল। ঠিক সেই রকম আমাদের যে যে মস্তিষ্ক কলসটা আছে এটাকে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে আগে উপুর করে দিতে হয়। যেমন পুরনো জলগুলো সেরাম ফেললেন, উপুর করে দিলে কী হয়, সেইখান থেকে দূষিত বুদ্ধিগুলো সমস্ত ধীরে ধীরে ধীরে বিষয় বুদ্ধি, দূষিত বুদ্ধি যেটা আমাকে ভগবানের কাছে দেওয়া পৌঁছাতে দিচ্ছে না, আমাকে জড় সংসারে কষ্ট দিচ্ছে, সেই দূষিত চিন্তা কাম সমস্ত দুর্গন্ধ দূষিত বিষয়গুলো এবার সাধুগুরু বৈষ্ণবের কাছে দণ্ডবত করার সঙ্গে সঙ্গে সেগুলো সব ফেলে দিলেন, তার চরণে নিবেদন করে দিলেন। যখন দণ্ডবত করে এরম উঠলেন তখন দেখা গেল ওই জলটা যেমন শুদ্ধ জল ভরেছেন, আপনার মস্তিষ্কে শুদ্ধ চিন্তা অন্তঃকরণ শুদ্ধি, মস্তিষ্কে শুদ্ধ বুদ্ধির এক উন্মেষ হল। এটাকেই বলে বাস্তব দণ্ডবত। বাস্তব দণ্ডবত কেউ জানেন না বলে দণ্ডবত করেও কোনো কেউ সেরকম একটা ফল পান না, তবে যে কোনোভাবেই সুকৃতি অবশ্যই সঞ্চিত হয়। গুরু বৈষ্ণবের কাছে গেলে দণ্ডবত করলে সুকৃতি সঞ্চিত হবেই হবে, এর কোনো ভুল কথা নাই। আলোচনা প্রসঙ্গে আমি গীতাতে যাব, অন্তঃকরণকে মনকে কী করে শুদ্ধি করা হয় দু একটা কথা বলবো, অনেক সভাতে এ সম্বন্ধে অনেক আলোচনা করেছি। যে উদাহরণটা আমি উত্থাপন করেছিলাম যে সেই ধনী ব্যক্তি যার চশমার দোকান গড়িয়াহাটে বিশাল, আমাদেরকেও চশমা দিয়ে তিনি কৃপা করে দেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, হরিকথাও শোনেন, শ্রদ্ধা আছে তার, প্রচুর শ্রদ্ধা। তিনি গুরুপাদ পদ্মের কাছে দর্শন করতে আসতেন, একটু মঠে যেতে হয় যাই, ওখানে রাধাকৃষ্ণ আছে একটু প্রসাদও পাওয়া যাবে, আর আমি মন্দিরে যাই গেলে লোকেও সম্মান করবে ভালোই হবে। আর শিল ভক্তি প্রমোদপুরী গোস্বামী গুরু মহারাজকে ধন্যবাদ করতেন, এরকম দিনের পর দিন করতেন, গুরুপাদ পদ্ম উপদেশ দিতেন, বাবা বিষয়ে তো জড়িয়ে পড়ো না, লাভ হবে না, এইটা তোমাকে এই জড়জগতে বেঁধে রাখবে, তুমি এই জগৎ থেকে উঠে গিয়ে ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছেন, সব ঘাণ্ডার তো, অনেকেই দেখবেন উপদেশ করলে খালি ঘাণ্ডার এরম এম করে, বুঝেছে কি না বুঝেছে ঠিক নেই, গ্রহণ করবে কি না করবে ঠিক নেই, মাথাটা নাড়বে, সেরকম তিনিও মাথা নাড়তেন, কিন্তু উপদেশের সারমর্ম তার হৃদয়ে অধিগত হতো না, পৌঁছাতো না। এরকম দিনের পর দিন হতে হতে তার জীবনে একটা পরিবর্তন দেখা দিল। কি করে বলে, সেই ব্যক্তি তার একটা ছেলে একটা মেয়ে, মাইন্ড ইট কী বলছি, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটাকে পাগলের মতো ভালোবাসেন, এত স্নেহ করেন যে মেয়েটার মুখ না দর্শন করলে সে পাগল হয়ে যান, দোকানে গিয়েও খালি খালি চিন্তা করেন মেয়েটার কী হলো। আমি নিজেও দেখেছি, একজন প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটিতে, কখনো কখনো বিভিন্ন জায়গায় যেতে হতো, কল্যাণী ইউনিভার্সিটিতে এক প্রফেসর ছিলেন, সেই প্রফেসর কলকাতায় তার বাড়ি, কলকাতায় টালা ব্রিজ ছাড়িয়ে, টালা ব্রিজ যখন ছাড়িয়ে যাবে সেইখানে তার বাড়ি ছিল পাইকপাড়া ফ্ল্যাট। কখনো কখনো তিনি ডাকতেন, আমি তার কাছে যেতাম কোনো কোনো বিষয়কে সমাধান করার জন্য। তিনি সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। তিনি একবার দেখি আমি গেছি, আমাকে সেখানে গেছি, গিয়ে দেখি তিনি তার অফিসে বসে অত্যন্ত ভারাক্রান্ত মন। আমি বললাম আপনার আজকে কথা বলবার সেরকম কোনো স্পিরিট দেখছি না, কী ব্যাপার, আমার সঙ্গে খুলে কথা বলছেন না, আলোচনাগুলো তো ভালো হওয়া দরকার। বললো কী বলবো, আমি খুব চিন্তিত, মেয়েটা গত এক মাস যাবৎ অসুস্থ, আমি এখানে এসেছি, আমার এখানে মন নাই। তো মানুষের এই যে মনটা, সে নিজেই স্বীকার করলো আমি অফিসে আছি কিন্তু মনটাকে আমি রেখে এসেছি বাড়িতে, তাই তো বলল, তার কথাটার মানে তাই হলো, আমি অফিসে আছি আমার মনটা এখানে নেই, আমার মনটা বাড়িতে। সেইখানে সেই যে কন্যাটাকে সে ভালোবাসত, চশমার দোকানের মালিক, তার হঠাৎ জীবনে এমন একটা ঘটনা ঘটলো যেটা সে কোনোদিনই স্বপ্নে ভাবেনি। যে কথাটা কালকে আমি বলেছিলাম পরশুদিন, যে কোনো মানুষ তার জীবনে মৃত্যু বলে বিষয়টাকে কেউ অনুভবে আনতে পারবে না। শুনেছেন আপনি মৃত্যু হয়, আপনার বাবা মারা গেছে, দাদু মারা গেছে, কাকা মারা গেছে, হয়তো মারা গেছে, চোখের সামনে দেখেছেন, বলো হরি হরি বল করে নিয়ে গেছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন সেটা কি অনুভব করেছিলেন, মৃত্যু বিষয়টা কি। যদি কেউ মৃত্যু বিষয়টাকে সত্যি সত্যি অনুভব করে থাকেন, যে মুহূর্তে আপনি মৃত্যু নামক বিষয়টাকে অনুভব করবেন, সেই জীবনের সেই সময়টা আপনার টার্নিং পয়েন্ট, জীবনটা পুরো ঘুরে যাবে, অন্যদিকে ঘুরে যাবে। ঠিক যে ব্যাপারটা এই ব্যক্তির জীবনে ঘটল, সেই ব্যক্তির জীবনে এই ঘটনা ঘটল, তার ওই কন্যাটা যে চোখের মণি হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল, কিছুই বুঝতে পারলো না। এরকম হয় মাঝে মাঝে, যে কোটি কোটি টাকার মালিক আমার জানা, আমার নিজের পরিচিত, এই ব্যাসাসনে বসে আমি শুনে পুরো মাথা খারাপ, বলে কি। আমাদের অনেকেরই জন্ডিস বলে পিলা রোগ বলা হয় হিন্দিতে, পাণ্ডু রোগ অনেকেরই হয়েছে, তাতে মরে গেছে এরকম কোনো কথা নেই। আমার নিজের জীবনে আমি দেখলাম ডালাউসির কাছে, ডালাউসি লালবাজারের কাছে একজনের অফিস, খুব ভালোবাসতেন আমাকে, গুজরাটি ছিলেন, তার নাম সিরিজ ভাই, খুব অমায়িক ব্যক্তি, 48 বছর বয়সে তখনকার সময়, আমার বয়স তো অনেক কম। হঠাৎ খবর পেলাম সিরিজ ভাই মারা গেছে, বলে কি মারা গেছে কি করে, বলে জন্ডিসে মারা গেছে। জন্ডিসে কোনো মারা যায় কেউ? হ্যাঁ মারা যায়, সে তো কোটি কোটি টাকার মালিক, তার এত কোটি টাকা আছে, ইন্টারন্যাশনাল সে সে সব তার ফিগার। সেই ব্যক্তিটা জন্ডিসে মারা গেল, বলে বুঝতেই পারেনি জন্ডিস হয়েছে। সেই যে জন্ডিস হয়েছে, তার গুজরাটিদের খাওয়া দাওয়া খুব হালকা, আমার বন্ধু বান্ধবী ছিল মারবাড়ি গুজরাটি, অনেক হালকা, অত্যন্ত হালকা, কী করে মারা গেল আমি তো অবাক। এই থেকে বলে ভবিষ্যব্য, যার কোটি কোটি টাকার মালা রয়েছে মালিক, সে 48 বছর বয়সে সে মারা গেল, এগুলো সব ফেলে রেখে চলে গেল। দুদিন আগে আমি কথা বললাম তার সঙ্গে, ধরতেই পারেনি যে তার জন্ডিস হয়েছে, সিরোসিস অফ লিভার হয়ে গেছে, ব্যাস মরে গেল। কাজেই মৃত্যু কোন সময় কখন কোন মুহূর্তে আপনার কাছে চলে আসবে, দেয়ার ইজ নো সাচ গ্যারেন্টি, এখানে কোনো গ্যারেন্টি নেই। মৃত্যু কোন সময় কিভাবে কার কাছে উপস্থিত হয়ে পড়বে সেটার কোনো গ্যারেন্টি নেই। যখন এ ব্যাপারে কোনো সিওরিটি নেই, কোনো গ্যারেন্টি নেই, তাহলে সেক্ষেত্রে এই সব মানুষগুলো, কোটি কোটি মানুষ এই জগতে, পৃথিবীতে এখন জনসংখ্যা কত, পোকার মতো কিলবিল করছে পোকায়, সন্ধ্যাবেলা দেখেছেন না এই বাজারে আমি তাকিয়ে দিয়েছি, পোকার মতো মানুষগুলো চলছে, পোকা যেমন চলে পোকার মতো চলছে। তাদের কী ভাবনা, কী চায় আমি তা জানি না, তাদের কী চায়, তাদের কী ভাবনা, তাদের আলটিমেট গোল কী, তাদের কী লক্ষ্য, আমার মনে হয় কিছু লক্ষ্য নেই। একটা সুস্থ মস্তিষ্ক মানুষের অ্যাটলিস্ট দে হ্যাভ সাম গোল, কিন্তু এইসব মানুষগুলো জঞ্জালের মতো, এদের কোনো জীবনের লক্ষ্যই নেই। কি চায় তারা, কি পেতে চায়, কি জন্য তারা এত পরিশ্রম করছে, কি পেলে তারা শান্তি হবে বলতে পারে? আসুক একটা লিখুক আমার সামনে, তাদের কি দিলে তারা শান্তি হবে, কি পেলে তারা নিরস্ত হবে, কেউ বলতে পারবেন? কেন কোনো কিছু দিলেই আপনি শান্তি হতে পারবেন না। যদি বলেন ধন দিতে, আমি চোখের সামনে দেখা ভিখারি মানুষ, ভিখারি দুবেলা খেতে পায় না, দুবেলা ভালো করে খেতে পায় না, অত দূরে যাওয়ার দরকার নেই, সামনেই বসে রয়েছেন আমাদের ইনি। কখন কার কাছে কি হয় ভগবান বলা যায় না, সেই ব্যক্তি কোটিপতি হয়ে গেছেন চোখের সামনে দেখা। আবার কোটিপতি হওয়ার পর তার বিরাট দম্ভ হয়ে গেছে, দম্ভ হওয়ার পর হঠাৎ কি ঘটনা করলো, আবার সে পড়ে গেছে চোখের সামনে দেখেছে, আবার খেতে পাচ্ছে না। তো এইসব জগতের উত্থান এবং পতন, এগুলো একটা জীবনের প্রবাহ, এগুলো নিয়ে আপনারা ডুবে রয়েছেন, এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। এগুলোকে আপনাদের বিচার করা দরকার। যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের মতো চিন্তাশীল ব্যক্তি, তিনি পর্যন্ত কবিতাতে লিখছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই কবি আপনাদের জন্যই লিখেছেন। কবির নৌকাডুবি বলে একটা ছোট্ট গ্রন্থ আছে, সেই নৌকাডুবি গ্রন্থটা যদি আমার কাছে আনেন, আমি ওটাকে বিচার করে সেখানে দেখিয়ে দেবো ওর মধ্যে কত বেদান্ত সূত্র রয়েছে। কিন্তু উনি কিন্তু বাইরের দৃষ্টিতে ভজন করেন নাই, কিন্তু একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, প্রভুপাদের কাছে, রসিকমোহন বিদ্যাভূষণ শর্মা তার কাছে, যারা বিরাট বিরাট স্পিরিচুয়াল ফিগার, যারা এই পৃথিবীর সমস্ত লোককে ভগবানের কাছে পাঠিয়ে দিতে পারে, কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিতে পারবে যদি আপনি রাজি থাকেন। আপনি রাজি নেই বলে কন্ট্যাক্ট হবে না। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে ধরে জন্যে, এটা কোনো গল্প কথা নয়, আপনি আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন এবং ব্যাসাসনে বসে বলছি আপনাকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাওয়া যাবে, কিন্তু আপনি হবেন না, এগ্রিমেন্টের চুক্তিতে রাজি হবেন না। যদি হন সেটা কপটভাবে, সত্যি সত্যি হবেন না, অন্তর থেকে আপনার অনেক কামনা বাসনা আছে আমি জানি। সেই কামনা বাসনাকে তাড়াবার জন্য যে প্রসিডিওর, ইউ উইল হ্যাভ টু ফলো দ্যাট প্রসিডিওর ফার্স্ট, সেই পদ্ধতিগুলোকে আপনাকে ফলো করতে হবে, নচেত আপনার জীবনে কোনো রকম লাভ হবে না। সেই জন্য সেখানে সেই ব্যক্তির যে চোখের মনি যে কন্যা অসুস্থ হয়ে পড়ল, শুধু অসুস্থ নয় মারা গেল। মারা যাওয়ার পর সে প্রায় সাত দিন দোকান খুলে পাগলের মতো অবস্থা, উন্মাদ, কোথায় যায়, ভাগবতের সব প্রসঙ্গ আসবে, চিত্তকেতু রাজার প্রসঙ্গ প্রসঙ্গ আসবে, সব শ্রবণ করবেন, অবাক হয়ে যাবে, যে বস্তুটা আমার নয়, যে বস্তুটার সঙ্গে আমার কোনো দিন সম্বন্ধ ছিল না, যে বস্তুটার সঙ্গে আমার ভবিষ্যতে কোনো দিন সম্বন্ধ থাকবে না, সেই বস্তুগুলোকে আমার মতো মহামূর্খ নিজের বলে মনে করে আলিঙ্গন করে কষ্ট পাচ্ছি। বলুক কে আছে এখানে জগতে, সে সামনে এসে বলুক তার কোন বস্তুর সঙ্গে পৃথিবীর তার নিত্যকালের সম্বন্ধ আছে বা ছিল বা থাকবে, যে তার সঙ্গে তার এত পীড়িত, এত তার আকর্ষণ কোনো বস্তুর সঙ্গে না। পৃথিবীর যে কোনো বস্তুর সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল না, থাকবে না, না আছে, কিন্তু সেই সেই বস্তুগুলোর সঙ্গেই আমি আমার অন্তঃকরণকে জুড়ে রেখে অকারণে আমি শোকে দুঃখে কষ্ট পাচ্ছি, এবং আমার এমন অবস্থা হচ্ছে যে আমি পাগলের মতো অবস্থা, কিন্তু সবচেয়ে যে আপনজন, সবচেয়ে যে আপনজন অনন্তকাল, অনন্তকাল ইনফিনিটি পিরিয়ড, অনন্তকাল, যারা ম্যাথমেটিক হায়ার ম্যাথমেটিক্স করেন, এমনকি হায়ার ম্যাথমেটিক্স দরকার, যারা ক্যালকুলাস করেছেন হায়ার সেকেন্ডারি, তারাও জানেন টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো ইত্যাদি কথা, কিন্তু এগুলো থিওরিটিক্যালি করেছেন, প্র্যাকটিক্যালি তাদের অনুভবে আসেনি। অনেক অনেক থিওরি আমরা পড়েছিলাম, সেখানে হাইপোথিসিস বলে একটা কথা ছিল, অ্যাভোগাড্রোর হাইপোথিসিস। হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথিসিস? হাইপোথিসিস কী? থিসিসের পর হাইপোথিসিস, আমাকে সেটা মেনে নিতে হবে। নিউটন অনেক কিছু বলেছিলেন, পরবর্তীকালে সায়েন্টিস্টে বলে এগুলো সব ভুল, কিন্তু আমরা তো পড়েছিলাম, অঙ্ক করেছি, পাস করেছি, পরে বললে এগুলো সব ভুল, এগুলো ঠিক নয়, তাই নাকি? বাহ, ভালো কথা। তো তাহলে কী পড়াশোনা আপনারা করেন, যে পড়াশোনা আজকে ঠিক আছে, কালকে ডিগ্রি পেলেন, কালকে ফেলে দিতে হয়। তাহলে এখানে এই দাঁড়ালো ব্যাপারটা যে যে বস্তুটার সঙ্গে আমার নিত্যকালের সম্বন্ধ, যার সঙ্গে আপনি চেষ্টা করলেও সম্বন্ধ কাটতে পারবেন না, যার সঙ্গে আপনি সম্বন্ধ কাটতে চেষ্টা করুন কিন্তু কাটতে পারবেন না, তার নাম হলো জগন্নাথ পুরুষোত্তম। তাকে কি অনুভব করেছেন? তাকে কি অনুভব করেছেন? আপনার যে অ্যাক্টিভিটি, এই যে পাওয়ার চলছেন, কে দিচ্ছে এইসব শক্তি? ভাগবতে এইসব শ্লোক আছে, আমি অনেক লোকের সম্মুখে এসব আলোচনা করলে অনেক লোক উপকৃত হবেন। যে ভগবান পরমাত্মা রূপে আপনার হৃদয়তে বিরাজিত রয়েছে, তার সঙ্গে আপনি সম্বন্ধ কেটে বসে রয়েছেন। এত বুদ্ধিমান আপনি, এত বেশি বুদ্ধিমান, যার সঙ্গে অনন্তকালের সম্বন্ধ নিত্য কোনো দিনই আপনি কাটতে পারবেন, তাকেই বাদ দিয়ে দেখেছেন। আর বাদবাকি জড়জগতের জঞ্জালগুলোর সঙ্গে সম্বন্ধ জুড়ে আমার তোমার করে কাটাকাটি খুনোখুনি করে জগতে আবার শান্তি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, আপনার কাঁচকলা হবে, দুটো গ্রিন ব্যানানা দুটো হাতে দেওয়া হবে, কাঁচকলা, কোনো দিন শান্তি পাবেন না, না ফ্যামিলিতে, না সমাজক্ষেত্রে, রাজ্যক্ষেত্রে, কোনো দিন কেউ বলতে পারবে না, সে যেই গদিতে বসুক কখনোই শান্তি আসবে না, এভাবে হয় না। কারণ মানুষ অজ্ঞানে রয়েছে, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম উজ্জন্তি অন্তভাব, সমস্ত ব্যক্তি অজ্ঞান অন্ধকারেতে ডুবে রয়েছে, তাদের কোনো আক্কেল হচ্ছে না, তারা বুঝতে পারছে না আমরা কোন পথে যাচ্ছি, আমরা ভুল পথে যাচ্ছি, এটা কে দেখাবে? এটা কি কোনো পলিটিক্যাল লিডার দেখাবে? এটা দেখাবে সাধুরা। হ্যাঁ, পলিটিক্যাল লিডার দেখাতে পারে, আগেকার দিনে যেমন রাজা মহারাজা ছিল তারা দেখাতে পারেন, তারা ভক্তিমান ছিলেন। পরীক্ষিত মহারাজ আপনাকে দেখাতে পারে, পিথু মহারাজ দেখাতে পারে, প্রহ্লাদ মহারাজ দেখাতে পারে, তারা রাজা, এন্টায়ার পৃথিবী, সারা পৃথিবীতে তারা রাজত্ব করেছেন। আমরা তো একটা ঘর সামলাতে পারেন না, একটা ঘর, একটা ফ্ল্যাট, এখানে একটা বাথরুম, একটা পায়খানা, একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম, এখানে দু চারজন প্রাণী থাকেন, সেটাকেই কন্ট্রোল করতে পারেন না, এত বাহাদুরি আপনাদের। আর প্রহ্লাদ মহারাজ, পিথু মহারাজ, জনক মহারাজ, এরা পুরো পৃথিবী, এন্টায়ার পৃথিবীটাকে কন্ট্রোল করেছে। হাউ ওয়াজ দ্যাট পসিবল? কি করে সম্ভব হয়েছিল? কে উত্তর দেবে? আছে কেউ? কে আছে? কেউ নেই, উত্তর দিতে পারবে না। তাদের মধ্যে ভক্তি ছিল, ভক্তি, ডিভোশন, ডেডিকেশন আন টু দ্য লোটাস ফিস অফ সুপ্রিম লর্ড। তাদের পাওয়ারটা কোথা থেকে এসেছিল? আপনি এক্ষুনি ভক্ত হয়ে যান, দেখুন আপনাকে লোকে সম্মান করে কিনা, নিচু করে কিনা, সেরম ভক্ত হতে পারে। খালি সাধুর বেশ নিলাম রাবণের মতো আর টাকা লুটলাম, ওরম সাধু, ওরকম জঞ্জালের মতো অনেক আছে, ওইসব সাধু হয়ে কোনো লাভ নেই। সাধু হতে চললে ভালো সাধু হও, বাস্তব সাধু হয়ে দেখাও, জগতের মঙ্গল সাধন করো, তবে তোমাকে সাধু বলে স্বীকার করবে ভগবান। সেখানে দেখা গেল যে একটা মানুষ সামান্য একটা সোসাইটিকে কন্ট্রোল করতে পারে না, সামান্য একটা ঘরটাকে সামলাতে পারে না, রাজ্যে বিভিন্ন বিশৃঙ্খলা, কারণ সেই সব লিডারদের, পলিটিক্যাল লিডারদের ভক্তি বলে কিছু নেই, জঞ্জাল, ভক্তি বলে কিচ্ছু নেই, তারা ডেডিকেশন নেই, তারা ভগবানের জন্য শরণাগত নয়, তারা ভগবানকে কেটে বাদ দিয়ে রেখেছে। তারা কোটি জন্ম চেষ্টা করলেও দেশে শান্তি আনতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, তারা নিজেকে নরকে নিয়ে যাবেন এবং সমস্ত জগৎবাসীকে নরকে নেবেন, ধ্রুব সত্য কথা, সামনে এসে কথা বলতে পারবেন না, সাহস নেই। কিন্তু প্রহ্লাদ মহারাজ পেরেছিলেন, ধ্রুব মহারাজ পেরেছিলেন, জনক মহারাজ পেরেছিলেন, যুধিষ্ঠির মহারাজ পেরেছিলেন, কারণ কি কারণ ছিল? তাদের ভগবানের প্রতি ভালোবাসা ছিল। পরীক্ষিত মহারাজ সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করেছিলেন, শাসন করেছিলেন। অ্যান্ড রূপ গোস্বামী পাদ ওই জন্য আমাদের উপদেশামৃততে প্রথম শ্লোকেই বলেছিলেন, বাচ বেগম, হ্যাঁ, মনসহ ক্রোধ বেগম, উদর উপস্থ বেগম ইত্যাদি কথা বলেছিলেন। এই ছটা বেগ যিনি দমন করতে পেরেছেন তিনিই পলিটিক্যাল লিডার হতে পারবেন। সমাজের লোকগুলো এত ফুলিশ, এত মূর্খ, এত বোকা, তাদের জন্য আমার লজ্জা হয়, ঘৃণা হয়, কীরকম একটু কমন সেন্স পর্যন্ত নেই, কার পেছনে দৌড়াচ্ছ, কার পেছনে সময় দিচ্ছ, তোমরা জীবনটাকে বরবাদ করছো, তোমরা কোনো কনসিয়াসনেসের ডিগ্রি পর্যন্ত, সামান্য ডিগ্রিও নাই, লজ্জার ব্যাপার খুব। সময়গুলোকে বরবাদ করছে সব ইয়ং ছেলে, তারা নকল করছে বিদেশে, অমানুষের দল, তারা জানে না ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐশ্বর্য, ভারতবর্ষের যে মহিমা, তোর বাবা ঠাকুর দাদা তার বংশ দেখো তারা কি পেয়েছিল আর তুমি কি পাচ্ছ, কিছু ইউরো সোসাইটিকে নকল করে তুমি পশু বানোয়ার চেষ্টা করছো, পশু হওয়ার চেষ্টা করছো, এর বেশি নয়, কিছু টুকটাক ইংরেজি বুনতে জানলেই, আর যত নোংরামো শিখলে পরে আমরা সভ্য হয়ে যাই, যে যত কাপড় খুলে চলতে পারবে সে তত ভদ্র, বর্তমান দিনে আপনাদের এই সভ্যতা, যত অর্ধনগ্ন অবস্থায় চলতে পারবে তিনি তত ভদ্র, উচ্চ অবস্থায় উঠেছেন, লজ্জার ব্যাপার, কিছু আমি বুঝতে পারি না তারা কি কাদের কি গাইড করছে তাদের, স্কুলের প্রফেসর মাস্টার তারা আগের মতো আর নাই, সমস্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য সমাজকে ফিরিয়ে আনবার জন্য এই ভাগবতজী মহাপুরাণের কথা দরকার আছে, আমি এই কথাগুলো এই জন্য উত্থাপন করলাম, যারা আপনারা যারা কজন রয়েছেন আর এই বাণী পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, তারা অন্তত আমার সঙ্গে কোনো দিন হয়তো দেখা হবে না, কিন্তু তারা উপকৃত হবেন, এই জন্য এই সত্য কথাগুলো আলোচনা করার দরকার। যে বস্তুর সঙ্গে আপনাদের কোনো সংযোগ ছিল না সেই বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে আপনারা আস্তে আস্তে অধঃপতিত হচ্ছেন। আজকে বেশি কথা বলবার সময় নাই, অল্প কথার ওপর আমি এই বলতে চাই, বিচার করে দেখুন, একটা সামান্য বাচ্চা মেয়ে, তাকে তার বাবা একটা ভুটানি কুকুর দিয়েছে, ভুটানি, সেই কুকুরটার সঙ্গে সে ওঠে বসে খেলে, বিছানায় শোয়ে, যা খেতে দেয় উঠতে বসতে, এগুলো আমাদের সভ্যতা, যাই হোক সে করছে, এই বাচ্চাটার কোনো দোষ নেই আর বাবাটারও দোষ নেই, বাবাটাও মূর্খ। সেই বাচ্চাটা, সেই বাচ্চা কুকুরটার সঙ্গে খেলা করতে করতে তার জীবনটাকে এমনই মিলিয়ে ফেলেছে, সে ভাবতেই পারে না কুকুরটাকে ছেড়া বাঁচতে পারে। সে স্কুলে গেছে, সেখানেও কুকুরটা চিন্তা করে, হঠাৎ তার মেড সার্ভেন্ট তাকে আনতে গেছে দুপুর স্কুলের শেষে, সেখানে বলছে তোমার টমি আর নেই, বলে নেই মানে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা তার নেই, ছোট্ট বাচ্চা 4-5 বছরের, বাড়িতে এসে দেখে একটা কাপড়ের ওপর একটা কাগজ একটা এর ওপর পড়ে রয়েছে, তাকে ডাকছে সাড়া দিচ্ছে না, কোনো রকমভাবে মুখে গ্যাস মরে পড়ে রয়েছে, ওই কথাটা সে বিশ্বাসই করতে পারছে না, তার সঙ্গে ওই কুকুরটা যে বিচ্ছেদ হতে পারে সেটা ধারণাই নেই, সে খালি ডাকছে সাড়া দিচ্ছে না, যখন কোনো মতে উঠল না তাকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো জঞ্জালে, তখন সে পাগলের মতো হয়ে গেল ওই বাচ্চা মেয়েটা। তার জন্য দায়ী কে ছিল? দায়ী ছিল ওই মা বাবা, কেন তারা এই বাচ্চাটাকে মিসগাইড করেছে, তাকে ভগবানের নাম শোনায়নি। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে অ্যাডভান্স ফ্যামিলি, ফ্যামিলির নিয়ম হলো কি বলে, এই ফ্যামিলির নিয়ম হলো যত ভগবানের কথা কথা না তুলবে তত তোমরা ভদ্র, অমানুষের দল। আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে বুফে সিস্টেম, বুফে মানে ওই থাকবে টেবিলের মধ্যে কুকুর বেড়ালের মতো নিয়ে নিয়ে খাও, এঁটো কাটা বিচার নেই, আমরা ওটার নাম দিয়েছি বুফে সিস্টেম, নাম বাফেলো সিস্টেম, ভৈসরা খায়, আমরা এটার নাম দিয়েছি বাফেলো, সে চিৎকার করে বলবেন মহারাজ এর নাম দিয়েছে, তোমরা যে বুফে সিস্টেম দিয়েছো আমরা এটার নাম দিয়েছি বাফেলো সিস্টেম, ভৈসরা যেমন খায় এখানে মুখ দিল ওর বাটিতে, এরকমভাবে আপনাদের এই সভ্যতা, এটা নিয়ে আবার লেজেন্ডারে সবাই, ভগবানের নাম শোনাবে না, গীতা শোনাবে না, আরে ভাই অন্তত মুসলমানের ছেলেগুলো তো অন্তত গিয়ে নামাজ পড়ছে, অন্তত তোমার কি যোগ্যতাটা আছে বাবা তুমি তাদের সমালোচনা করবে, অন্তত তো যাচ্ছে, সে বুঝুক না বুঝুক যা বুঝুক সে তো অন্তত যাচ্ছে দরগাতে, তুমি কি করেছো সারা জীবন, গীতাটার একটা পাতা উঠুলে দেখনি, যেটাকে বাইরের বিদেশের দার্শনিকরা, জার্মান সাইন, জার্মানের বৈজ্ঞানিকরা যারা আছেন যারা দার্শনিক, তারা পর্যন্ত বলছে ইট ইজ এভারগ্রিন সায়েন্স, কোনোদিন পুরনো হবে না, গীতার যে বিদ্যা এটা যদি অনন্তকাল আমি আলোচনা করি কোনোদিন পুরনো হবে না, চৈতন্য চরিতামৃত যদি এক লক্ষ বার পাঠ করি তারপরেও চৈতন্য চরিতামৃত পুরনো হবে না, কেন নিত্য নতুন ভগবানের কথা, গীতার এক একটা উপদেশ যদি পালন করেন আপনি মানুষের মতো মানুষ যদি হবেন না, আপনি মানুষের ওপরে যে মনুষ্যত্বের ওপরে যে মনীষা সেটা লাভ করে জগৎকে পথ দেখাতে পারবেন, কিন্তু এখন পথ দেখাবার লোকের অভাব, সাধুগুরু বৈষ্ণব রূপে সেজে রয়েছেন তারাও ব্লাইন্ড, প্রহ্লাদ মহারাজ ওজন দুঃখ করে বলেছেন, অন্ধা ইথান্ধই রূপণীয় মায়নম তেয়পি সচেতন্ত মরুধাম নিবাধ্যা, ওয়ান ব্লাইন্ড ম্যান ক্যান নট গাইড ইউ। এই কথাটাই আপনি ভুল করেন, একটা অন্ধলোক কখনোই আপনাকে রাস্তা দিকে নিয়ে যেতে পারবে না, এই কথাটা আপনাদের বোঝবার ভুল। যেসব রাজনৈতিক নেতারা রয়েছেন তারা সব ব্লাইন্ড, তারা দেখতে পাচ্ছেন না, নিজের পথই দেখতে পান না, পারমার্থিক জীবন দেখতে পান না, তারা কি করে গাইড করবেন, তারা পারবেন না। ওই জন্য প্রহ্লাদ মহারাজ থেকে আরম্ভ করে ধ্রুব মা ছেড়ে দিন, স্বয়ং রামচন্দ্র, স্বয়ং রাম, স্বয়ং রামচন্দ্র ভগবান, সেই রামচন্দ্র ভগবান স্বয়ং ভগবান, তিনি পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করেছেন। কোনো সমস্যা এলে ভগবান সবই জানে, ইচ্ছে করে বলতেন আচ্ছা আপনাদেরকে ডাকলাম এই পরিস্থিতিতে কি করা যায়, আর ভগবান কি জানেন না, অনন্ত ব্রহ্মাণ্ডে সব কিছু জানেন, ভগবান ওমনি প্রেজেন্ট, সমস্ত কোণে কোণে ধুলিকণাতে ভগবান আছেন, এবার আপনার বিশ্বাস থাকে সেখান থেকে প্রকট হয়ে যাবে। সেই রামচন্দ্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কনসাল্ট করতেন পরামর্শ, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা দ্বারিকানাথ তিনি উদ্ধবের সঙ্গে, উদ্ধবকে ডেকে উদ্ধব এরকম এরকম পরিস্থিতি হয়েছে এখন কি করা যায় বলো তো, উদ্ধব এবার পরামর্শ দিচ্ছেন, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত সেখানে। আচ্ছা তুমি বলছো যাই, তাহলে গিয়ে কি করব, প্রথমে আপনি জরাসন্ধের ব্যাপারটা সামলান, তারপরে ওই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তারপর অন্য অন্য ও তাহলে ঠিক আছে। এইগুলো চিন্তা করে উদ্ধবজি পাগলের মতো কেঁদেছিলেন, কখন, যখন কৃষ্ণ চলে গেছিল, বলে এই ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর আমাকে ডেকে বলতো উদ্ধব একটু এসো তো, একটু সমস্যা দেখে যে কি করা যায়। উদ্ধব পরবর্তীকালে কৃষ্ণ যাওয়ার পর কেঁদেছিলেন চুল ছিঁড়ে, বলছে এই ভগবান নাকি আমাকে পরামর্শের জন্য ডাকতো, আমি তার কনসালটেন্ট, মন্ত্রী, মন্ত্রী মানে মন্ত্রণা করে যার সঙ্গে, তো আমাকে এইসব করতেন। অবাককাণ্ড, ধ্রুব মহারাজ প্রহ্লাদ মা এরাও তাই, যে কোনো রাজা ধার্মিক রাজার জীবনকালে, বিক্রমাদিত্য চাণক্যের জীবন পড়ুন সেখানেও দেখবেন তার উপদেশ এখন পর্যন্ত চলে, চলে না চাণক্যের অ্যাডভাইস এখন চলে কি না কে বলবে না, চাণক্যের অর্থনীতি ইকোনমিক্স, চাণক্য আজকে কত হাজার বছর আগে দিয়ে গেছিলেন চাণক্য ইকোনমিক্স অর্থনীতি, আজকে পর্যন্ত চাণক্যের অর্থনীতি আমাদের পড়তে হয় যারা পড়াশোনা করেন, কিন্তু কেউ মানেন না। সারা পৃথিবী চাণক্য, তার যে অর্থনীতি সারা পৃথিবীর সেটাকে কনসাল্ট করা উচিত, সারা পৃথিবী এত পাওয়ারফুল, কিন্তু আমরা মানি না, সাধুগুরু বৈষ্ণবের বুদ্ধি বিচার আমরা গ্রহণ করতে চাই না, আমরা আনস্মার্ট হয়ে যাব, এই সাধুগুরু বৈষ্ণবের কথা, আমরা আনস্মার্ট হয়ে যাব, আমরা অ্যাডভান্স আর থাকতে পারবো না, এই আমাদের বিচার। আমরা দেখলাম এই বাচ্চাটা যে পাগল হয়ে গেল তার কারণ হচ্ছে এই অনিত্য বিষয়তে সে সম্বন্ধ স্থাপন করেছিল এবং সেটা হারিয়ে ফেলার ফলেতে সে পাগল হয়ে গেল, সে ব্রেনটা ব্যালেন্স রাখতে পারল না। আর রবি ঠাকুর যে বলেছিলেন সেটা আপনাকে বোঝাবার জন্য, তিনি অতটা বোকা ছিলেন না, আপনি যতটা বোকা ভাবছেন ততটা বোকা না, যদি হতো তাহলে তার ওই লেখাগুলোতে যেটা নিয়ে তিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যেটা নিয়ে নোবেল প্রাইজ পেলেন, সেটা পড়ে দেখবেন, তার মধ্যে সবিশেষ ভগবান এবং নির্বিশেষ দুটোই আছে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, এগুলো কোথাকার, গীতাঞ্জলি থেকে। তাহলে তিনি যদি একেবারেই কিছু না বুঝে থাকতেন তাহলে এগুলো কী করে লিখলেন, যদি কবি নজরুল এগুলো না বুঝে থাকতেন তিনি কী করে এরম লিখলেন, তিনি আপনি বেশি বুদ্ধিমান না নজরুল বেশি বুদ্ধিমান, নজরুল তো মুসলিম ছিলেন, আর মুসলিম হলেও তিনি বুঝেছিলেন, কিন্তু আপনি বুঝতেন, নজরুল যদি না বুঝতেন তাহলে কী করে নজরুল গীতিতে ওরম লিখলেন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ, এটা তো ফিলোসফিক্যাল হাই থটস, কী করে তার মধ্যে এলো, এই অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে তুমি একটা বিরাট শিশু গোপাল খেলছো তুমি, এটা কী করে তিনি বললেন, তিনি তো মুসলিম ছিলেন, মুসলিম থাকলে অনেক ভালো ছিলেন, তোমার আমার থেকে অনেক উঁচু ছিলেন তার চিন্তাধারা। সেখানে বিচার হলো এই, যার যত রিয়ালাইজেশন পাওয়ারের উন্মেষ হবে সে তত উঁচুতে উঠতে পারবে, যার যত বিচার বুদ্ধি নিম্নগামী হবে, আর ডিগ্রেডেশন হিউম্যানিটি, ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি ইস রিয়েলি, এটা দুঃখের ব্যাপার। মানবিকতার যদি অবক্ষয় হয় ধীরে ধীরে এখন যা হচ্ছে পুরো সমাজে, এটা বড় দুঃখের ব্যাপার। এর তুল্য লজ্জার কিছু নেই। জঙ্গলের পশুগুলো, রাস্তার কুকুরগুলো এখন আমাদের কাছে আঙুল দিয়ে বলে, ওহে মানুষ, আমরা তো খালি খাওয়ার জন্য কুকুরে কুকুরে আমরা মারামারি করি, আর তোমরা তো সবসময় কামড়াকামড়ি করছো, কী নিয়ে করছো, তোমাদের কী আদর্শ আছে, তোমরা তো আমাদের থেকেও নিচিতে। রাস্তার কুকুরগুলো বলছে যে আমরা তো কেবল আমরা অজ্ঞানে রয়েছি, আমরা খাওয়া দাওয়ার জন্য লড়াই করি, অন্য সময় লড়াই করি না, আর তোমরা তো সবসময়, তোমরা সকল সময় ঘরের ভেতর বাইরে যখন কামড়াকামড়ি ছেঁড়াছিঁড়ি, তোমরা আমাদের থেকে উঁচু না নিচেতে আছো, বলো তো দেখি, বিচার করে নিরপেক্ষ বিচার করো, আমরা লজ্জায় মুখ দেখতে পারবো না, সত্যি আমরা কতটা নিচে নেমে গেছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা, যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এটা আপনাকে বোঝাবার জন্য কথাটা কি বললে, তুমি তুমি যে জিনিসটা চাইলে, এতদিন তপস্যা করলে, এতদিন চেষ্টা করলে, কেন পাওয়ার আগে ভাবতে পারলে না কি খেলে আমার ভালো হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা শিক্ষার বিষয়, মনে হয় যেন একটা কবি লিখেছেন, কিন্তু এর মধ্যে শিক্ষার আছে। আরে মশাই, তুমি চাইবার আগে কেন ভাবলে না? তুমি চেয়ে ফেললে আমি বিয়ে করব, ওই মেয়েটাকেই আমার চাই, কর বিয়ে, যার সঙ্গে মজে মন, কী বা হাঁড়ি কী বা ডোম, বিয়ে করে ফেললো, বাবাকে ত্যাগ করে দিল, তাহলে আমি ওকেই বিয়ে করব, কর মর, বিয়ে করে এবার ছ মাসের মধ্যে লাতালাতি, তারপরে এবার ডিভোর্স, কেস কামারি, এই তো শান্তি। তখন বলে আর চাই না, কেন রে, এই মেয়েটার জন্য তো বাড়ি কত কষ্ট করলি, সারা জীবন নষ্ট করলি, মা বাবাকে ত্যাগ করলি, এখন বলি চাই না, এখন বলি চাই না, বলে আগে তো ভাবতে পারিনি, বলে আগে তো ভাবতে পারিনি, কেন আপনি আগে ভাবতে পারিনি, এত জীবনটাকে দিলি, পড়াশোনা নষ্ট করলি, জীবনটাকে নষ্ট করলি, হ্যাঁ ওই মেয়েটার জন্য, এখন তুই বলছি চাই না, এখন ডিভোর্স হলেই ভালো, তাহলে তোমার চাওয়াটার আগে তুমি বুদ্ধিমান বলে পরিচিত হলো না, বুদ্ধিমান বলে তোমাকে বলা হবে না। যে কোনো বস্তু চাইবে সেই চাওয়ার পেছনে একটা লজিক চাই, বাস্তব লজিক, তুমি কী চাও এবং সেই বস্তুটা নিয়ে কী করবে, আলটিমেট তোমার কী লাভ হবে, এইসব অ্যানালিটিক্যাল আইডিয়া কারণ। হ্যাঁ পাস করতে হবে, বাবা বলেছে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করব, যত খুশি মাস্টার রাখার পর, আর চার্টার করে কী হবে, বলে চার্টার করে এক কাজ করব, সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ভালো করে শেখাবো লোককে, এইভাবে ইনকাম ট্যাক্সে ফাঁকি দাও, এই তো আপনাদের এডুকেশন। চার্টার পড়া মানেই কি, বেশিরভাগ ক্ষেত্রেই তো এই কী করে ফাঁকিটা দেখিয়ে দেবো, তুমি কী করে ট্যাক্স ফাঁকি দিয়ে কী করে জমাতে পারবে, এই তোমার এডুকেশন, তোমার এই দূর, তোমাকে তো এডুকেশন পড়ানো হচ্ছে না, আগেকার দিনের পড়াশোনাগুলো হতো ছোটোবেলা থেকে ঋষি বালকরা পরম সত্য বস্তুকে জানবার জন্য, তোমাকে তো পরম সত্য বস্তুর কথা আলোচনা করা হয় না। এরকম সাহস একমাত্র হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের, এক থাপ্পড় দিয়ে দিয়েছিল নোটেন সাহেবকে, কি বললে আমার দেশকে নিন্দা করলে, এক থাপ্পড় কাকে দিলেন, ওটেন সাহেবকে, ব্রিটিশ, একটু ভয় করেন, কারণ তার অন্তত দেশমাতার জন্য ভালোবাসা ছিল। তোমার কি আছে, দেশমাতার জন্য ভালোবাসা আছে না সোসাইটির জন্য ভালোবাসা আছে, কার জন্য ভালোবাসা আছে, কিছুই নেই, এটা আদর্শই নেই। সাহস তখন হয় যখন একটা মোরালিটি থাকে, একটা আদর্শ থাকে, সব ঢোঁড়া সাপ, একটারও কোনো সাহস নেই, কেন আদর্শ নেই তাদের। এখানে বিচার করা দরকার, যে বস্তুগুলো তুমি চাইছো শাস্ত্র প্রমাণ করে দিচ্ছে, আরে মূর্খ, নিত্য সম্পত্তি, নিত্য অমৃত ভগবানকে চা, ভগবানই তো তোর সম্পত্তি, তোর সম্পত্তি কে, তোর সম্পত্তি তো ভগবান, আর তো কেউ না, কিন্তু এতদিন ধরে তো তুই ভাবিসনি, তোর সম্পত্তি কে আছে, কোন সম্পত্তি আছে দেখা, ব্যাংকের ব্যালেন্স কোটি টাকা কত দেখলাম, শেয়ার বাজারের কেলেঙ্কারি হলো, শেয়ার বাজারের পৃথিবীতে কেউ নেই তার ব্রেনের সঙ্গে টেক্কা দিতে পেরেছে, সেও তো গুলিতে একেবারে মারা গেল, গেল না, পুরো পৃথিবীর শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে কত কোটি টাকা বানিয়েছিল, মনে আছে গুজরাটি, আমি আর নাম উচ্চারণ করবো না, মুখটা দূষিত হবে, ভাগবত কথা বলতে বসেছি, যারা জানেন তারা জানেন, পুরো পৃথিবীকে বোকা বানিয়ে দেবো, এই চিন্তা করুন আপনার তার ব্রেনটা। কিন্তু আমি আপনাদেরকে যে প্রশ্ন করি, সে ব্রেনটার কী দাম ছিল, আপনি তো বলছেন বুদ্ধিমান ছিল, কিন্তু সেই ব্রেনটার কী দাম ছিল? সেই ব্রেনটা অত বুদ্ধি, এটা যদি ভগবানের প্রাপ্তির জন্য লাগাতো তাহলে কীরকম এক্সেলেন্ট রেজাল্ট হতো। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি, পৃথিবীর এমন কোনো ব্রেন নেই সেগুলোকে সে একেবারে পুরো ধোকা দিয়ে পুরো শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে একবার টপে চলে গেল, গেল না, পরে গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে মারা গেল। এই তাদের পরিণতি, লাভ হবে না কিছু। যত বাহাদুরি করো, যত চালাকি করো, লাভ হবে না। আমাদের সম্পত্তি ভগবান, তাকে প্রাপ্তির জন্য সাধুগুরু বৈষ্ণব আপনাদের চোখ খুলে দেবে, প্রোভাইডেড ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট ইট। এর মধ্যে এক কন্ডিশন আছে, এই কথাগুলো আপনারা যদি জীবনে গ্রহণ করেন। আমি কথা দিয়েছিলাম শেষের আগে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা থেকে কিছু উচ্চারণ করব, বিকেলবেলা জন্মাদর্শ শ্লোকের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করব, অনেক লোক যেন শুনতে পারেন। সাধারণ মানুষ বিছনা থেকে সাতটার আগে উঠতেই পারে না, সাতটা আটটা, আমি অবাক হয়ে যাই। যেখানে সূর্যোদয়ের আগে যদি, সূর্যোদয় অরুণোদয়ের আগে যদি কেউ বিছনা না ছাড়ে, সে চিরকাল গাধা হয়ে থাকে, গাধা গাধা। কেন বলি? এটা শাস্ত্রের নিয়ম। শাস্ত্র বলছে সূর্য, সূর্য উদয়ের পরে যে ওঠে, কোনো দিন তার বুদ্ধি হবে না, বিচার হবে না, বিচার শক্তি। কেন? সূর্য প্রকাশ করে, সূর্য হচ্ছে প্রকাশের প্রতীক। সূর্য দেবতা, সূর্যনারায়ণ ভগবান আপনার বুদ্ধিকে বিকাশ করবে, প্রকাশ করবে, কিন্তু আপনি সূর্যোদয়ের পরে ওঠেন। আগেকার আমাদের বাপদাদারা অন্তত উঠে এক লোটা জল নিয়ে সূর্যদেবকে দিত, এখন তো সেটাও দেয় না। ঘুম থেকে উঠলো, মুখটা ধোয়ারও দরকার নেই, সঙ্গে সঙ্গে চায়ের টেবিলে গেছে বসে পড়লো। এগুলো সব শিখেছে, এগুলো আমাদের দেশে ছিল না, এগুলো শিখেছে তারা নতুন করে সভ্য হবে বলে। মাইকেল মধুসূদনের মতো বুদ্ধিমান ব্যক্তি, সে পাগলের মতো কেঁদেছিলেন, পাগল, তার বুদ্ধি কম ছিল না। মাইকেল মধুসূদন দত্ত, যার অনেক ভাষা জানা ছিল, যে কোনো ভাষায় অনর্গল কথা বলতে পারেন, গুজরাটি, ফরাসি, যে কোনো ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো ভাষা বলে বলে দেবে, এত বুদ্ধিমান ছিলেন। কিন্তু লাভ কী হলো সেই বুদ্ধিটা? তিনি বললেন হিন্দু সোসাইটিতে আমি থাকবো না, আমি খ্রিস্টান হব। ও এখানে আর কিছু খুঁজে পেল না। আমাদের প্রভুপাদ এই জন্য বলেছিলেন, দুই চারজন ব্রহ্মচারী, একজন ব্রহ্মচারীকে বোঝাবার চেষ্টা করছে, এই তুই কেন বাড়ি চলে যাবি, এখানে থাক, গৌড়ীয় মঠে কত আনন্দ। বললেন না, আমি চলে যাব, আমি পড়াশোনা করব, ভালো করে বড় শিক্ষিত হব। ভালো করে বোঝাচ্ছেন তাকে, দেখ এখানে অমৃত আছে, কিছু দিয়ে মানছে না। প্রভুপাদ উপরে লাইব্রেরি থেকে আস্তে আস্তে নেবে এলাম, গম্ভীর ব্যক্তি, সিঁড়ি থেকে একটা করে স্টেপ নাবছেন আর বলছেন, আপনারা কেন মূর্খের মতো সময় নষ্ট করছেন, গৌড়ীয় মঠের ভেতরে কিচ্ছু নাই। গৌড়ীয় মঠে ওনার মতো ব্যক্তির গৌড়ীয় মঠে নেওয়ার মতো কিছু নাই, ওনাকে যেতে দিন, কেন সময় নষ্ট করছেন আপনারা, ছেড়ে দিন ওনাকে। কেন আপনারা ওনাকে আজে বাজে বোঝাবার চেষ্টা করছেন, কী লাভ হবে, ও কি বুঝবে, ওকে ছেড়ে দিন। যেদিন ও লাথি খাবে মায়ার, খেয়ে যখন মুখ থুবড়ে পড়বে, তখন কাঁদতে কাঁদতে চোখের সামনে দেখা, বড় বড় সাধুকে গালাগাল খিস্তি দিয়ে চলে গেল, সাধুদের শাসন মানল না, পরবর্তীকালে সে হয়ে গেল কি কুষ্ঠ রুগী, এরকম গৌড়ীয় মঠের গালাগাল দিয়ে চলে গেল, যা তা বলে চলে গেল। সে বালিগঞ্জের স্টেশনে ভিক্ষা করে খায়, এরকম কুষ্ঠ রুগী। সে গৌড়ীয় মঠের দরগড়ার সামনে এসে বলতে, একটু আমাকে একটু প্রসাদ দেবে গো, তখন সেই সাধুগুলো বললো, তুই আর প্রসাদ নিয়ে কি করবি, প্রসাদের তো যা বাহাদুরি করেই ফেলেছিস, আর প্রসাদ কি করবি তুই। তখন সে বুঝলো, তার আগে বুঝলো না, যে আমি কত বড় ভুল করেছি। সাধুগুরু বৈষ্ণবের শাসন মানা যে কত অমৃত, এটা কেউ জানে না। এসব কথা বলতে গেলে আমার বছরের পর বছর হরিকথা বলতে হবে আপনাদের বুদ্ধিগুলোকে শুদ্ধি করার জন্য। আবার কাউর ভালো বুদ্ধি থাকতে পারে, তাড়াতাড়ি হয়তো হয়ে গেল। সেখানে এই জন্য বলা হচ্ছে যে প্রথম কথাই হলো মনকে শুদ্ধি করা, বিষয় থেকে উঠে আনা, মনকে তুলে আনা। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ছোট্ট একটা মহিমা অল্পের উপর বলবো, সেটা আমি অন্য অন্য সময় যখন ভাগবত প্রবচন হয়েছিল বিভিন্ন স্থানে, সেই সব স্থানে ভাগবতের এই যে মহিমা আমি পদ্মপুরাণের আমি উল্লেখ করছি অল্পের উপর, সেইটার বিস্তৃতভাবে আলোচনা হয়েছিল, কিন্তু এখন আমি বিস্তৃত আলোচনা করতে পারবো না সময়ের অভাবে। অল্পের উপর আমি উত্থাপন করি। এক ব্যক্তি যে কথাটা আমি উত্থাপন করলাম যে চাইবার আগে বিবেচনা করে চায় না লোকে, কিন্তু পাওয়ার পর কাঁদে কেন হলো, ঠিক এরকম ধরনের একটা ঘটনা ঘটল তুঙ্গভদ্রা নদীর তীরে দক্ষিণ ভারতে কেরালিয়ান স্টেট। সেখানে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম আত্মদেব ছিল। সেই আত্মদেব নিজেকে বড় বুদ্ধিমান মনে করত, কিন্তু সরলতা ছিল লোকটার, একটাই গুণ সরলতা। লোকটা ব্রাহ্মণ ছিল, তিনি যজমানি করে খেতেন, যজমানি বোঝেন, বিভিন্ন জায়গায় অর্চন ফর্চন করে যাগযজ্ঞ করে যা পেতেন খেতেন, ভালোই মালপানি হতো, অনেক সম্পত্তি মানিয়েছেন, সোনা দানা টাকা কুড়ি ভালোই হয়েছে। কিন্তু একটা দুঃখ, তার ছেলে পেলে নেই, এত বয়স হয়ে যাচ্ছে একটাও ছেলে পেলে জন্মালো না, আর স্ত্রী ঘরে রয়েছেন, তার নাম ধুন্দুলি দেবী, ধুন্দুলি দেবী, তিনি অত্যন্ত দুষ্টা প্রকৃতি, সকাল থেকে উঠে পড়োশি পাশের বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া ঝাঁটি কেচ্ছা কেলেঙ্কারি গালাগাল খিস্তি, এই একটু জল ফেলা নিয়ে একটু ঝাঁট দেয়া নিয়ে, দেখবেন কিরকম কিছু মানুষ আছে পশুর তুল্য, ও একটু ঝাঁট দেয়া নিয়ে জল ফেলা নিয়ে থুতু ফেলা নিয়ে ব্যাস লড়াই ওই হয়ে গেল, একটু কাঁসা নিয়ে হ্যাঁ এই নিয়ে লড়াই। এই ধুন্দুলি দেবী এই প্রকৃতির ব্যক্তি, সারা গ্রামবাসী অতিষ্ঠ এই ধুন্দুলি দেবীর, কিন্তু কি করবে আত্মদেব সরল প্রকৃতির, স্ত্রীর কাছে গেলে সবাই দেখেন মাথাটা নিচু হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু হয় না, কেউ যখন স্ত্রীর কাছে যায় তখন মাথা নিচু হয়ে যায়। আমি বানিয়ে বলছি না, আপনারা মনে করবেন না আমি ব্যাসাসরে হতে পারি, বাংলার বাঘ, বাংলার বাঘ যার নাম ছিল কুমার আশুতোষ, বাংলার বাঘ, সেই যখন বাড়িতে যেত স্ত্রীর কাছে মাথা নিচু হয়ে যেত, কথা বলতেন না তখন অল্প, তার নাম ছিল বাংলার বাঘ আশুতোষ, কুমার আশুতোষ, এরকম মোটা মোটা গোপ ছিল, দেখলে ভয় পেয়ে যাবেন, কিন্তু বাড়িতে গেলে স্ত্রীর সামনে মাথা নিচু, তখন আর কোনো কথা নেই। এই আমাদের স্ট্যাটাস, আমাদের অবস্থা। ধুন্দুলি দেবীর কাছেও এ আত্মদেব চুপ করে থাকতেন, কিছু বলতে পারতেন, কুমার আশুতোষের অনেক গুণ ছিল কিন্তু, প্রচুর গুণ, আমি কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে আপনারা মনে করলাম না আমি তার নিন্দা করছি, খুব ভালো লোক। আমি কুমার আশুতোষ মাঠে সেখানে ফুটবল খেলতাম, তাকে শ্রদ্ধা করি, তার অনেক অবদান আছে, তার গুণাবলীর জন্য তাকে সরস্বতী উপাধি দেওয়া হয়েছিল পণ্ডিত মণ্ডলি আমাদের নবদ্বীপে, অনেক কথা আছে, এসব কথা আলোচনার সময় নয়, আমি প্রসঙ্গক্রমে তুললাম যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। এখানে ধুন্দুলি দেবী একেবারে জীবন অতিষ্ঠ করে দিয়েছেন, ছেলে পেলে থাকলে তাও মা একটু শান্ত হয়, কেন ছেলে পেলে খাওয়া দাওয়া ব্যাপারে নজর দেয় দি, আর এই আত্মদেব শেষে কী করলেন, দুঃখের সঙ্গে জঙ্গলে চলে গেলেন, আমি অল্পের উপরে বলছি, জঙ্গলে গিয়ে কাঁদতে আরম্ভ করলেন, বলে আমি আত্মহত্যা করবো, একে তো ঘরে স্ত্রীর অবস্থা আর ছেলে পেলে নেই আমার, আর বাইরের সমাজের লোক আমাকে নিন্দা করে, এ ছেলে পেলে নেই, সকালে উঠে আটকুড়ে আটকুড়ে বোঝেন যা ছেলে পেলে নেই, মুখ দেখে না, আত্মদেব যদি সামনে আসে মুখটাকে ঘুরিয়ে নেয়, দক্ষিণ ভারত এখনও আছে যে মায়ের বা যে লোকের সন্তান নেই সকালবেলা তার মুখ দেখে না, সামনে এসে গেলে মাথাটা নিচু করে অন্যদিকে ঘোরায়, তারা কত দুঃখ পায় বলুন দেখি, ভগবানের ইচ্ছে তো সন্তান পাওয়া না পা। আত্মদেব এই জন্য গিয়ে দুঃখ প্রকাশ করছেন, জঙ্গলে আত্মহত্যা করবেন, হঠাৎ তার সঙ্গে একটা সাধুর দেখা হয়ে গেল, একটা যথাযথ সুন্দর সাধু বসে ভজন করছেন, হ্যাঁ সেই সাধু দেখছেন এই ব্রাহ্মণটা গিয়ে নদীতে এই একটা জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, এই দাঁড়াও কেন মরতে যাচ্ছ, বলে আর বলবেন না আমার বাধা দেবেন না, ওরে দাঁড়াও না বলো কারণটা কি, বলে আমার ছেলে পেলে নেই, এ আমার কষ্ট, আমাকে পুত্র যদি হয় তাহলে আমি জীবন রাখবো, নাহলে রাখবো না। তখন সেই সাধু তার কপাল দেখে বললেন, দেখো তোমার কপাল যা দেখে আমি বুঝতে পারছি সাতটা জন্ম তোমার ছেলে পেলে নেই, সাত জন্ম তোমার ছেলে পেলে লেখা নেই, এগুলো অনেক শাস্তে বিচার আছে, মনুসংগীতা আদি কার সন্তান আদি হয় না, তাদের পূর্বের অপরাধ আছে সেই জন্য হয় না, এসব বিচার আছে। তা এখন যাই হোক, আত্মদেবকে বলা হলো তোমার সাত জন্ম সন্তান হবে না এই জন্মে শুধু না, বল তা বললে হবে না, আমি আপনার সামনে আত্মহত্যা করবো, আমাকে ছেলে দিতেই হবে, সেখানে বলে জেদ করে বসে রইল, পুত্রম দেহি বলাদ অপি, বলছেন পুত্রম দেহি বলাদ অপি, আমাকে জোর জবরদস্তি ছেলে দিতে হবে সন্তান দিতে হবে, পুত্রম দেহি বলাদ অপি, জোর জবরদস্তি আমাকে ছেলে দিতে হবে, আপনার ভজন বল আছে ছেলে দিন নালে আমি মরবো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও মরো না এদিকে এসো, বলে একটা ঝোলা থেকে একটা ফল তুলে মন্ত্রপুত করে তার হাতে যা, এবার বাড়িতে গিন্নিকে তা গিন্নিকে খাইয়ে দিবি, গিন্নিকে খাইয়ে দিলে তোর সন্তান হবে, কিন্তু গিন্নিকে কিছু নিয়ম মানতে হবে, মিথ্য কথা বলবে না, সৎ সকাল থেকে উঠে সাধুগুরু বৈষ্ণবের সম্মান করবে, ভগবানের অর্চনা করবে, এই সব তোমাকে মানতে হবে। যদি সমস্ত নিয়ম মেনে চলো, মিথ্যে কথা বলবে না, ব্যভিচার করবে না, সমস্ত যতদিন না সন্তান প্রসব হয় ততদিন তাকে নিয়ম মানতে হবে। আমরা পয়ব্রত আলোচনা করব, সেটা দিয়েছিলেন কশ্যপ মুনি কাকে, এসব আলোচনা আমরা পরে করব। সেখানে আমরা দেখলাম এই ধুন্দুলি দেবীর পক্ষে এই সব কঠোর নিয়ম মেনে চলা সম্ভব নয়। কেন, সে সমগ্র জীবন তার অবহেলায় কাটিয়েছে নোংরামো করে। পতিদেবতে যখন তাকে ফল দিয়ে বললে, ফল হাতে দিয়ে বললে, ও গো শুনছ গো, এই ফলটা তুমি এটা আহার করো, সাধু দিয়েছে, তোমার সন্তান হবে, আমাদের ঘরে সন্তান আছে। বল তাই নাকি, দাও ফলটা দাও। বলে স্বামীর সঙ্গে চালাকি করলেন, বলে সন্তান ফন্তান দিয়ে কি করবো, এই তো ভালোই আছি, এই সব বেকার ঝামেলা, পেটে যন্ত্রণা হবে, আবার মরেও যেতে পারি, তারপর যদি আগুন লাগে ঘরে তার সন্তান অবস্থা আমি দৌড়াতে পারবো না, যদি ঘরে আগুন লেগে যায় অনেক বিপদ, সন্তানের দরকার নেই। তো স্বামীকে মিথ্যে কথা বলে দিলেন যে এই ফলটা আমি খেয়েছি। আসলে ফলটা কী করলেন, গোপনে সে তার একটা দুঃসম্পর্কের বোন গরিব খুব তাকে দিয়ে দিলেন, তুই খেয়ে নে আমার সব না, এই ফলটা দিয়ে দিলেন গোমাতাকে, গোমাতাকে দিয়ে দিলেন, বাড়িতে গোমাতা ছিল, গোমাতাকে দিলেন। আর বোনকে, যেটা প্রসঙ্গটা আমি তুললাম, সেই বোনকে ওই দুঃসম্বন্ধে তাকে বললেন, তাকে প্রচুর টাকা দেবো, আমাদের ধন আছে, তো সন্তানটা জন্ম হলে লুকিয়ে টুক করে আমাকে দিয়ে যাবি, স্বামী তো সবসময় থাকে না, বলবো এই সন্তান প্রসব হয়ে গেছে বলে দেবো। স্বামীকে বোকা বানালো, স্বামী ভাবছে মনে মনে মন কলা খাচ্ছে, তা আমাদের ও সন্তান হবে। হঠাৎ দেখে কিছুদিন পর গোমাতার একটা সন্তান হলো এবং তার নিজের ঘরেও একটা সন্তান দেখতে পেল। বলে স্বামী স্ত্রী বললেন, এটা আমাদের সন্তান, অপূর্ব। কিন্তু সে অবাক হয়ে গেল, গোমাতাটার যে সন্তান হলো সে অপূর্ব সন্তান, পুরো মানুষের মতো, কেন মন্ত্রপুত করে দিয়ে মহাসাধু একটা, আর কান দুটো খালি গরুর মতো, কান দুটো এরকম নড়ে গোমাতার মতো, কিন্তু পুরো শরীরটা মানুষের মতো, অপূর্ব দেখতে, আর বিরাট বিদ্বান। আস্তে আস্তে ছোটোবেলা থেকে দেখে যখন মানুষ করলো, বেদ আদি বেদ বেদান্ত এসব পড়ে সে এত বড় বিদ্বান হয়ে গেল, সাধু হয়ে গেল কল্পনা করা যায়। কিন্তু যে ছেলেটাকে ওই বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসেছিল, আমার সন্তান বলে পরিচয় দিয়েছিল, সে দিনে দিনে নষ্ট চরিত্র এবং অত্যন্ত বদমাইশ হয়ে গেল। রাজার বাড়িতে চুরি করে, কোটালের বাড়িতে চুরি করে, সাধারণ বাড়িতে চুরি করে, বেশ্যার সঙ্গ করে, নোংরামো করে, আর বাড়িতে এসে পিতামাতাকে মারে, পেটায়, এই টাকা দাও আমার টাকা ফুরিয়ে গেছে, জুয়া খেলে, সমস্ত নেশা করে, ধুন্দুকারী, এইরকম অত্যাচার করার পর, ধুন্দুকারী ছেলেটার নাম দেওয়া হচ্ছে ধুন্দুকারী। ধুন্দুকারী নাম দেওয়া হলো কেন, এর বিচারটা আমাদের বৃন্দাবনের রসিক সাধুরা বলছে, ধুম ধুম ধুম ধুম করতি ইতি ধুন্দুকারী, যে সবসময় ধুম ধাম মারা মারি কাটাকাটি করে, হ্যাঁ ধুম ধুম করতি ইতি ধুন্দুকারী, এই জন্য তার নাম ধুন্দুকারী হয়েছে, যার ধান্দাটাই হচ্ছে ধুমধুম করা। তো সেই মানুষ যখন বড় হলো পিতামাতাকে পেটায়, এবার পিতা তো দুঃখের সঙ্গে বললো, দুধ ছাই নিকুচু করেছে, একটা ছেলে ভাবলাম ভালো হবে, ছেলের জন্য প্রাণ ত্যাগ করতে গেলাম, এখন এটা কি ছেলে হলো, উৎপাত, এই ছেলের জন্য আর আমি থাকবো না, এবার চলে গেলাম। মানে তখন প্রথমে যে গেছিল জঙ্গলে, তখন কী জন্যে গেলে, বলো সন্তান চাই, এখন কী জন্য জঙ্গলে যাচ্ছে, সন্তান কেন হলো, এই সন্তান হওয়ার থেকে না হয়ে ভালো হতো, তাহলে দেখুন মানুষের বুদ্ধিটা, সেখানে গিয়ে আবার কান্নাকাটি করছে। সেইখানে এবার আমরা দেখব এই গোকর্ণজি, সেখানে এই যে ধুন্দুকারী তার মাকে ধুন্দুলি দেবীকে মেরে তাকে পেটাতো, সে কোনো মতে কুয়াতে পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিল, কে, ধুন্দুলি দেবী, আর সে বাড়িটা ফাঁকা হয়ে গেল, কেন গোকর্ণজি অত্যাচার থাকবে না, সে তো মহাভাগবত বৈষ্ণব, সে বলল দুধ চাই, এসব অত্যাচার দেখে কী, আমি আমার তীর্থতে চলে যাই, ভালোই হলো, যা হয় ভঙ্গলের জন্যই হয়। আর এদিকে আত্মদেবজি চলে গেল, আত্মদেব কাঁদতে আরম্ভ করলো, বলো আমি এখন কি করব, আমার এখন এত দুঃখ কষ্ট, এখন কোথায় আমি যাই, কার সঙ্গে আমি এই দুঃখটা আমি বিনিময় করি, বলে কাঁদতে আরম্ভ করলো। কো দুঃখ মে ব্যাপ হয়, কার সঙ্গে এই দুঃখের বিনিময় করব, আমার তো মর দুঃখ। তখন এই গোকর্ণজি মহারাজ যে উপদেশ দিয়েছিলেন তার দু চারটে উপদেশ বলে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করব। প্রথমেই কখন গোকর্ণজি ছিলেন মহাভাগবত বৈষ্ণব, আর পিতা ভালো লোক, ব্রাহ্মণ ব্যক্তি, সরল কথা বলেন, কিন্তু অজ্ঞানে রয়েছেন, বুঝতে পারছেন না। বাস্তবিক ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্ব লাভ করে তার অজ্ঞান থাকে না, এই জন্য কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আর তার সরলতা ছিল, এই জন্য ব্রাহ্মণ বলা যেতে পারে, একটু সরল ব্যক্তি, মিথ্যে কথা বলতেন না, কিন্তু তার সম্যক জ্ঞানের প্রকাশ হয়নি। ব্রাহ্মণ কথার মানেই হল ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন না তিনি ব্রাহ্মণ। একটা পৈতে আছে, আমি মুকুজ্জের ছেলে, আমি চাটুর্যে, এটা মূর্খের কথা, হয় না, এভাবে হয় না। পৈতা সুতো ঝুলিয়ে বসে রয়েছে, ব্রাহ্মণ এভাবে হয় না। যার কাণ্ডজ্ঞানী হলো না যে কী করে ব্রাহ্মণ হয়। যাই হোক, প্রশ্ন হলো এই, তখন এই এই ব্যক্তি অর্থাৎ আমাদের এই গোকর্ণজি মহারাজ পিতার কাছে গিয়ে পিতার এই দুঃখ কষ্টকে নিবারণ করার জন্য তার কাছে উপস্থিত হলো। এবং এই এই যে আমাদের আত্মদেবজি মহারাজ প্রথমেই কাঁদতে আরম্ভ করলেন ছেলের কাছে, বললেন আমাকে বাঁচাও, আমি বড় কষ্টে পড়েছি, আমাকে বাঁচাও। মামুদ ধরো দয়ানিধে, ছেলে গোকর্ণজিকে, ছেলে তো গোমাতার সন্তান হয়েছে ছেলের মতোই, সেই ছেলের কাছে বাবা কেঁদে পায়ে পড়ছে, মামুদ ধরো দয়ানিধে, হাত তুলে দিয়েছে আমায় বাঁচাও, আমার অবস্থা খুব খারাপ, আমাকে বাঁচাও। তখন গোকর্ণজি মহারাজ যেসব উপদেশ দিয়েছিলেন তার দু চারটে দু একটা আলোচনা করব, বেশি আলোচনা করার সময় নেই। গোকর্ণজি মহারাজ ভালো করে তাকে বোঝালেন, দেহস্থি মাংস রুধিরে অভিমতিম তেজুতম, এই দেহ মাংস রক্ত এই সংসার, এর থেকে তোমার যে অভিনিবেশ, অ্যাটেনশন, তোমার এই অভিনিবেশটাকে তুলে নাও, তা নাহলে পারবে না। জয়া সুতা দিশু মমচাম মমতাম বিমুঞ্চ, আর এটা আমার ছেলে, এটা আমার স্ত্রী, এইসব মমতা কেটে বাদ দিয়ে দাও পিতা, তা নাহলে পারবে না। তারপরে এই উপদেশ করেছিলেন, যে উপদেশটা আমি উচ্চারণ করেছিলাম হরিকথা শুরুর পূর্বে, পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। এই একটা কথা সংস্কৃত না জানলে বোঝা যায়, কিরকম বলছেন পশ্যানিশম, পশ্য অনিশম অর্থাৎ অহর্নিশ, তুমি লক্ষ্য করো এই জগৎ নাশবান, এই জগতে কিসের উপর তুমি আস্থা রেখেছ, পশ্যানিশম জগৎ ইদম, ইদম জগৎ, এই বস্তুময় জগৎ, পশ্যানিশম জগৎ ইদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, এ সবসময় ক্ষণভঙ্গু, আজকে এ আছে কালকে মরে গেল, এই টাকা পয়সা যে দোকানে যে পুড়ে গেল কিছু নেই। এই জন্য বলছেন পশ্যানিশম জগৎ ইদম ক্ষণভঙ্গুনিষ্ঠম। আর পিতা একটা উপদেশ করি আপনার সামনে রাখি, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, এই বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ কথাটা আমি সন্ধ্যেবেলা একটু ব্যাখ্যা করব, এখনকার টাচ করে যাই। বৈরাগ্য রাগ রসিক যখন হৃদয়তে বিরাগ উপস্থিত হয়, বৈরাগ্য কথার ব্যাখ্যা আমি সন্ধ্যেবেলা করব, তাহলে অনেক লোক শুনতে পারবে। বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, ভগবানের চরণে যেন তোমার ভক্তি হয়, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভগবত চরণে তোমার ভক্তি হয়, আর কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে এই উপদেশ করলেন, এরপরে আরও অনেক উপদেশ করেছেন, ভাগবত শোনার কথা বলেছেন, ভাগবত শোনার কথা বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গর কথা বলেছেন, এগুলো সব অল্প অল্প আমি সন্ধ্যেবেলা তুলব। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার, সেবা করার কথা বলেছেন, আর ভাগবত আদি শ্রবণের কথা বলেছেন। সেই উপদেশের দ্বারা আত্মদেব প্রভু, আত্মদেবজি মুক্ত বন্ধ হয়ে তিনি চলে গেছিলেন ভগবানের ধামে অনায়াসে। এই ছেলের উপদেশ, যেটা ছেলে বলছেন তিনি মহাভাগবত বৈষ্ণব। এবার ধুন্দুকারীর অবস্থাটা অল্প বলে আমি শেষ করব। ধুন্দুকারীজি তাকে বেশ্যারা, পাঁচজন বেশ্যাকে বাড়িতে এনে, বাড়ি ফাঁকা, পাঁচজন বেশ্যাকে রাতে বাড়িতে এনে অত্যাচার করছে। এবং সেই বেশ্যাগণ চিন্তা করলেন যে এই যে আমাদের ধুন্দুকারী, এ তো আমাদের যা চাই আমরা তাই দেয়, টাকা পয়সা গয়নাগাটি চুরি করে ডাকাতি করে আনে। এখন কিছুদিন পরে যদি রাজা বা আইন আইন আইন সংক্রান্ত যে যদি কোনো মামলা মোকদ্দমা চলে আসে তাহলে তো সম্পত্তিগুলো তল্লাশি করবে, তল্লাশি করলে আমাদের কাছে যেগুলো সেগুলো নিয়ে যাবে। তাহলে এক কাজ কর, ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকে মেরে ফেলে আসবে রাত্রে। ওই পঞ্চকন্যা পঞ্চবেশ্যা এটা একটা প্ল্যান প্রোগ্রাম করলো, ওই যে রাত্রিবেলা যখন ও ফিরবে তখন ভিড়ে কিচ্ছু বলবি না, খেতে ফেতে দিবি সব ঠিকঠাক করে, সময় মতো পেছন থেকে এসে সবাই পাঁচজন মিলে আমরা ধরবো, ও মুখ বেঁধে দিবি যেন চিৎকার করতে না পারে, মুখ হাত পা সব বেঁধে দিয়ে তাকে মারবো। লাস্টে যখন পেটাতে পেটাতে দুর্বল তখন কাঠ কাঠ জ্বালাবো, আগুন আগুন জ্বালিয়ে কাঠ যেমন জ্বলন্ত সেটা মুখে দিয়ে দেবো, দিয়ে তাকে এক সাক্ষাৎ মেরে ফেলে পেছনে বাগান আছে বাজানেতে বাগানেতে ঢুকিয়ে দেবো, বাগানেতে পুঁতে দিয়ে ওপরে গাছ দিয়ে দেবো, গাছপাত পেতে দেবো, লোকে ভাববে গাছ আছে কিছু নয়। এইভাবে পরে প্ল্যান প্রোগ্রাম করে ধুন্দুকারীকে তারা হত্যা করলো, করে মাটির তলা রেখে চলে গেল। যখনই তার আনইউজুয়াল ডেথ হলো, যখনই তার অপঘাতে মৃত্যু হলো, পেতাত্তা হয়ে গেল, তার আশা আকাঙ্ক্ষা আছে হৃদয়ে। এবার পঞ্চকন্যা এরা পালিয়ে গেল, বেশ্যাগুলো সব গয়নাগাটি সব নিয়ে সম্পত্তি নিয়ে বাগবাটোয়ারা করে। এই ধুন্দুকারী এখন পেতাত্তা রূপে ঘুরছে। আপনাদের ধারণা নেই, 2000 বছর আগের 2500 বছর আগের পেতাত্তা এখনও রয়েছে, উদ্ধার হয়নি। এমন এমন জায়গা আছে সেই পেতাত্তা নিজে বলছে আমার 2000 বছর আগে এই ঘটনা ঘটেছিল, 2500 বছর এখন আমার এখনও কিছু গতি হয় নাই। আপনার পেতাত্তা হলে যে গতি হয়ে যাবে এমন কোনো কথা নেই, আত্মহত্যা করলেই কোনো কথা নেই। সেই ব্যক্তি পেতাত্তা হয়ে ঘুরছে, এখন গ্রামবাসীর কাছে তীর্থ পর্যটন করতে করতে এই আমাদের গোকর্ণজি মহারাজ খবর পেলেন তোমার ফ্যামিলিতে সবাই চলে গেছে, বাবা তো ভালো গতি লাভ করেছে তুমি উপদেশ করেছিলে, আর মা তো কুয়াতে পড়ে মরেই গেছে, পরে তোমার আমার মনে হয় তোমার ভাইয়েরও অপঘাতে, কিন্তু বোঝা যাচ্ছে না আমরা গ্রামে থাকি আমরা ওই বাড়ির কাছ দিয়ে যেতে পারি না, ভূতের অপঘাত মৃত্যু হয়েছে আমার মনে হয়, আমরা বুঝতে পারছি না। সবসময় পেতাত্তা ওখানে আ উঁ করে চিৎকার করে, কি করা যায়। তখন গোকর্ণজি ভাবলেন আমি বিভিন্ন তীর্থস্থানে যাই, তাই গয়াতীর্থে আমি গেছি, ঠিক আছে গয়াতীর্থে যখন এসছি ওই গয়াতীর্থে আমি আমার ভাইয়ের নামে পিণ্ডদান করে দেবো, বাবার নামে ভাইয়ের নামে সব দিয়ে দেবো। তিনি ভাইয়ের নামে পিণ্ডদান করে দিলেন, পিণ্ডদান করে দেওয়ার অনেক বছর পর এবার ঘুরতে ঘুরতে তীর্থ পর্যটন করতে করতে দক্ষিণ ভারতের তিনি এসে আবার পুরনো গ্রামেতে নিজের গ্রামে এসছেন। গ্রামে এসে রাত্রিবেলা একটু সন্ধে হয়ে গেছে, রাত্রির পরে গ্রামে কেউ থাকে না, তিনি বললেন রাত্রিবেলা চেঁচামেচি করে লাভ নেই, গ্রামের লোক ছুটে আসবে, তো রাত্রিবেলা আমাদের বাড়ি তো ফাঁকাই রয়েছে, ওখানে একটুখানি ময়লা ফয়লা পরিষ্কার করে ওখানে বসে বললেন, প্রদীপ জ্বালিয়ে বসে বললেন, এখানে আবার বসে ভজন করছেন, সাধুর কাজ ভজন করা। ভজন করতে করতে হঠাৎ দেখেন দুম দাম দরজা জানালায় আওয়াজ হচ্ছে, বিরাট বিকট আওয়াজ, অ্যাঁ উঁ এইসব। গোকর্ণজি বলছি আবার কী ব্যাপার, ওই পেতাত্তা আছে মনে হচ্ছে ভজন করতে করতে, তো পেতাত্তা বিরক্ত করছে, কখনো কখনো দীপ নিভিয়ে দেয়, কখনো চেঁচামেচি করে, হাওয়া করে কাঁদে, কখনো বা হাতি ঘোড়া বিভিন্ন রূপ ধারণ করে ভয় দেখাতে আসে। গোকর্ণজি মহাভাগবত বৈষ্ণব, সে ভগবান মালা জপ করতে করতে বলে এই কে তুমি, কী জন্য এরম করছো? সে কথা বলতে পারছে না, ও করছে গলায় আওয়াজ, কানে তোকে গলা টিপে মেরেছে, গলায় দড়ি বেঁধে দিয়েছে, মুখে আগুন দিয়েছে, বিভিন্নভাবে মেরেছে, তাকে কষ্ট হচ্ছে, যেভাবে যে কষ্ট পায় সেরম পায়। তুলসীদাসজি যখন ওইসব কথা তুললে অনেক দেরি হয়ে যাবে, তুলসীদাসজি একটা পেতাত্তাকে রোজ জল দিত, তিনি জানতেন না, তিনি শৌচকর্ম করতেন অযোধ্যার সীমার বাইরে, শৌচকর্ম ফেরার সময় রোজ একটা কাঁটা গাছেতে যে জলটা শৌচ করতেন তার একটু জল বেঁচে থাকতো ওটা ফেলে দিতেন, ওইখানে একটা পেতাত্তা থাকতো তিনি জানতেন না, ওই পেতাত্তাটা উপকার করেছিল, এটা আমি পরে বলবো হরিকথায় সবার সামনে তুলসীদাসজির। এখানে গোকর্ণজি যখন সেই পেতাত্তা কথা বলতে পারছে না, তখন কমণ্ডল থেকে জল নিয়ে এরকম মন্ত্রপুত করে ছুড়লো, ছুঁড়ে পেতাত্তা যেখান দিয়ে আওয়াজ আসছে ছুড়লো, জলের ছেটার পরে তার কণ্ঠস্বরটা স্বাভাবিক হয়ে গেল, কষ্টটা একটু কমে গেল, কারণ ভগবানের মন্ত্রপুত করে দিয়েছে। বলে তখন কাঁদতে কাঁদতে বলছেন এই তুই কে এরম করছিস? বলছে অহম ভাতাত দিয়স্মি ধুন্দুকারিতি নামতঃ স্বকীয়ৈব দোষেন ব্রহ্মত্বম নাশিতম মায়া। আমাকে চিনতে পারছো না, আমি তোমার ভাই ধুন্দুকারী, আমার নিজের দোষে আজ আমার এই পেতাত্তা অবস্থা। সেই পেতাত্তা বলছে বলে আমাকে এবার বাঁচাবার ব্যবস্থা করো, বাঁচাবার ব্যবস্থা করব। তোমার নামে তো আমি শুনতে পেয়েছিলাম তুমি মরেছ, তোমার নামে তো আমি পিণ্ডদান করেছিলাম গয়াতে, কি তোমার উদ্ধার হলো না কেন? বল, তখন পেতাত্মা বলছে, গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি, তুমি যদি 100 বার গয়াতে পিণ্ডদান করো আমার উদ্ধার হবে না। এবার সবার যারা আছে তারা বললেন, গয়াতিতে তাহলে আর যাবো না, যখন এইরকম কথা শুনতে পেলাম 100 বার পিণ্ডদান করলে উদ্ধার হবে না, তাহলে গয়াতিতে গিয়ে কী হবে? কিন্তু গয়াতিত্বের মহিমাটা আপনি জানেন না। যে কোনো ব্যক্তির নামে শ্রদ্ধা ভরে গয়াপিণ্ডে গয়াতে পিণ্ডদান করলে সে ব্যক্তি হবেই হবে কৃপা। কিন্তু তাহলে এই কথা বললে কেন পেতাত্মা? বললে প্রশ্ন হলো, যে পিণ্ডদান করবে, তোমার যদি বাবা চলে গিয়ে থাকে আর বাইরের বাজারের কোনো ছেলে যদি তার নামে পিণ্ড দেওয়া হবে? হবে না তো, তোমার বংশের কাউকে পিণ্ড দিতে হবে। এখানে প্রশ্ন হলো, আপনারা প্রথমেই একটা ব্যাপার বিচার করেন নাই, এই যে ধুন্দুকারী, সেই ধুন্দুকারী আদৌ আত্মদেবের ছেলে ছিল না? ছিল, আত্মদেবের ছেলে ছিল কি? সেই বংশে ছিল না, বংশে ছিল, তাকে তো বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এসছে ওই কোন একটা মহিলার থেকে টাকা, গোপনে টাকা দিয়ে তাকে এনেছে, সেই বংশের নয়। সেই জন্য যে সেই বংশের নয় সে কোথাকার কে, তার সঙ্গে গোত্র আদি কিছু, তারা তো জানে এটা আমাদের ওই গোত্র দিয়ে সে পিণ্ড দিয়েছে। পিণ্ড দিতে গেলে গোত্রর দরকার, জানেন কি? আপনার গোত্র, ঋষি সব দরকার হয়। গোত্র মানেই তো ঋষি, ঋষির নাম বলতে হবে, সান্নিল্য গোত্র, সান্নিল্য ঋষি, অচ্যুত সব বলতে হবে। এখন মন্ত্র ভুল হয়ে গেছে, তাহলে পিণ্ডর কাজ হয়নি, বোঝা গেল কি বললাম? ওরা তো ভেবেছিল আত্মদেবের ছেলে, অত জানে না, তাই জন্য সেই মন্ত্রতে করেছে, মন্ত্র ভুল, তো পিণ্ড কাজ হয়নি। আত্মদেবের ছেলে তো এটা নয়, এই জন্য গয়ার মহিমা সম্বন্ধে আপনারা ওয়াকিবল থাকবেন, যেন আমার কথাতে, পেতাত্মার কথাতে মনে করবেন না গয়া দেবের কোনো মহিমা নাই। সিদ্ধান্ত ভালো করে বুঝবেন, গয়ার বিশাল মহিমা, ভগবানের অ্যাসিওরেন্স আছে, এরম প্রতিজ্ঞা করে বলেছেন আঙুল দেখিয়ে, গয়ায় যে পিণ্ড দেবে তার উদ্ধার হবে। যার জন্য চৈতন্য মহাপ্রু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য মহাপ্রু কৃষ্ণ, তিনিও পিতা জ্বলে যাওয়ার পর পূর্বাশ্রমে থাকতে পিণ্ডদান করতে গেছেন, লীলা এটা, ভগবানের আবার পিণ্ডদান, নিজের পিতার নামে জগন্নাথ মিশ্রের নামে পিণ্ডদান করেছিলেন গয়াতে। কেন, ভগবান যদি না দেখান তাহলে বলে পিণ্ড পিণ্ড সব বেকার কথা। হ্যাঁ, আমাদের আবার ইংরাজিতে বলে ফুনারাল কেক, ইংরাজিতে বলে কেক দান করবে, পিঠে আমরা ওই পিণ্ডদানের পিণ্ড কথা বলে না। হ্যাঁ, এখন এই পিণ্ডদান করবে, পিণ্ডদান করা উচিত। এখন গোকর্ণজি দেখলেন তাহলে কি করব, এ তো হলো না, তাহলে কি করব তোমার জন্য? তখন উপর থেকে তিনি গ্রামের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতে দেখে বললেন, এরাম এরাম ঘটনা, এখন কি করব, উদ্ধার হয়নি ভাইয়ের। তার বললেন, এক কাজ করো, তো বিভিন্ন রকম সব চেষ্টা করো সৎকর্মের, যাগযজ্ঞ, যেটা যে যার উপদেশ হলো বললো, যে যার উপদেশ বললো, কি তাতেও কাজ হচ্ছে না। বলে তাহলে দাঁড়াও, গোকর্ণজি এবার বললো, পেতার থেকে বললো, তুমি এক কাজ করো, তুমি নিজের জায়গায় চুপচাপ থাকো, আমি রাত্রিবেলা ভজন করে এবার জানি কি করতে হবে। ভজন করে মনকে স্থির করলেন, সকালবেলা উঠে তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে সূর্যদেব, সকালে উঠেই আমি তোমার কিন্তু আরাধনা করি, ভজন করি, সূর্য নারায়ণ তুমি, আমার জন্ম থেকে এটা করে এসছি, আর আমার মা হচ্ছে গৌমাতা, আমি গোকর্ণজি, তো আমার ভজন যদি ঠিক থাকে তাহলে দয়া কর, আমি যদি তোমাকে জলদান করে থাকি আজকে তোমার কৃপা করতে হবে, আজকে তুমি বলে দাও সৎকর্মের অনুষ্ঠানটা কি করব, সৎকর্মের অনুষ্ঠান কি। সেই সৎকর্মের অনুষ্ঠানটার ব্যাপারে যখন তিনি বুঝতে পারলেন ভাগবত পারায়ণ করলে পরে ভালো হবে, সূর্যদেবকে ভয় দেখিয়েছিলেন, যদি তুমি না আমাকে আজকে উপদেশ করো কি করতে হবে, তাহলে আমি কমণ্ডল থেকে জল নিয়ে তোমার গতিকে আমি স্তম্ভন করে দেবো, তুমি আর যেতে পারবে না, আর দুপুর সন্ধ্যে রাত হবে না। সূর্যদেবকে আমি ভয় দেখিয়েছি, আমি জল নিয়ে বলছি, তুমি যদি না আমাকে উপদেশ করো, জল দিয়ে তোমার গতি আমি স্তম্ভ, এত ভজনের গতি। আপনারা গল্প মনে করেন নাকি? ভাগবতী চৈতন্য চরিতামিতে আছে, সাধ্বি সতী সাধ্বি সেই তার পতির জন্য কি করেছিল, সূর্যকে স্তম্ভন করেছে, বলছে সকাল হয় তো স্বামী মারা যাবে, বলে বেটা সকাল হবেই না, মারা যাবে কি করে, সকাল হতেই দেবো না, যা সতী সাবিত্রীর এরকম শক্তি। আপনারা জানেন না সাবিত্রী সত্যবাণী তো শুনেছেন? কিচ্ছু শোনেননি, খালি বিভিন্ন জড়জগতের শিক্ষা গ্রহণ করেছে। তো সেখানে সেই ভাগবতী মহাপুরাণের এবার পারায়ণের কথা বলা হলো। গোকর্ণজি মহারাজ ভাগবত কথার আয়োজনের ব্যবস্থা করেছিলেন, আয়োজন করার পর তিনি অপূর্বভাবে ভাগবত কথা কীর্তন করেছিলেন এবং ধুন্দুকারী বলছেন আমি কোথায় বসবো, আমি তো পেতাত্তা, আমার তো কোনো চেয়ার ফেয়ার হবে না, আমি তো হাওয়াতে নড়বো, পেতাত্তা মানে বায়ু। তখন গোকর্ণজি বলে এক কাজ করো, এখানে একটা সাতটা গিঁটের বাঁশ পুঁতে দাও, বাঁশ মাটি আছে মাটিতে পুঁতে দাও, ওই বাঁশের প্রথম গাঁটেতে তুমি ঢুকে যাও, আর সাত দিনে সাতটা গাঁট ফট ফট করে, একদিনের কথা শেষ হচ্ছে, একদিনের বাঁশের গাঁট ফেটে যাচ্ছে, সাত দিনে সপ্তগ্রন্থি নির্মুক্ত হয়ে এই ধুন্দুকারী কী হলো, সকালে সম্মুখে দেখলেন যে বৈকুণ্ঠ থেকে রথ এলো, বিষ্ণুর পার্ষদগণ এলেন, তাকে রথে চড়িয়ে নিয়ে চলে গেলেন। বলো গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা সম্বন্ধে আপনাদের যদি এরকম সন্দেহ থাকে তা আপনারা নিজে দেখবেন, পেতাত্তা থাকলে। অবশ্য ভাগবত কথার উদ্দেশ্য খালি পেতাত্তাকে তাড়ানো নয়, কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়া, অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়া। এই সামান্য কারণে পুত্র নেই, আমার পুত্র হয়নি, ভাগবত কথা বললে আমি জানি পুত্র হয়, এইসব করবেন না, করলে বিপদ। যা দিয়েছে ভগবান সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আজকে এই পর্যন্ত বলে আমি বিশ্রাম দিতে যাই। পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ বাঞ্ছাকল্পদর্বশে কৃপা সিন্ধু পতিতানং পাবন উপবিষ্ণুভ্যো নমঃ।